বনি আদমের পিঠের থেকে তাদের সন্তানদের রূহগুলোকে বের করলেন। ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদেরকে তাদের নিজের বিরুদ্ধে সাক্ষী রাখলেন যাতে অস্বীকার করতে না পারে। আলাস্তু বিরব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন সমস্ত রূহগুলোকে তৈরি করে। সমস্ত রূহগুলো তখন এক বাক্যে স্বীকার করল, কোরআন বলছে কালু বালা শাহিদনা, সমস্ত রূহগুলো এক বাক্যে বলল আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ এই সাক্ষ্য নিলেন কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা অঙ্গীকার নিলেন, আলাস্তু বিরব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? একটা বড় মাহফিল, এটার জন্য আল্লাহর রবের পরিচয় দেওয়া হচ্ছে। মানুষ যেরকম এক জায়গায় গেলে প্রথমে পরিচয় পর্ব থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবার আগে সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা পরিচিতির মাহফিল করলেন। আল্লাহ পরিচয় দিয়ে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো এক বাক্যে বলল কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম এই রবের পরিচয় দিলেন। এরপরে দেখেন দুনিয়াতে আসার পরেও কিন্তু আমরা সেই রবের স্বীকৃতি দিচ্ছি যেন আমরা ভুলে না যাই। এজন্য তিনি নামাজের মধ্যে বারবার বলতে বলেছেন, আমরা দাঁড়িয়ে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব, যিনি কি? এরকম ভাবে রবের আমরা স্বীকৃতি দিচ্ছি। এরপরে আমরা আবার যখন রুকুতে চলে যাচ্ছি সেখানে গিয়ে বলছি সুবহান রাব্বিল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা ওয়ালাকাল হামদ, আবার সেজদায় গিয়ে বলি সুবহান রাব্বিল আলা। তাহলে রবটা কত বড় সুন্দর জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। দুনিয়াতে আসার আগেও আমাদেরকে রবের কথা শেখানো হল, দুনিয়াতে এসে আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে রব, সেজদায় রব। এমনি ভাবে যখন দুনিয়ার থেকে মানুষ প্রথম আখেরাতের সফর শুরু করবে, আখেরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, তার প্রথম প্রশ্ন মান রব্বুকা, কে তোমার রব? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে হুকুম করলেন তুমি ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম হারুনকে সঙ্গে নিয়ে গেলেন, ফেরাউনকে রবের দাওয়াত দিলেন। ফেরাউন জিজ্ঞেস করল ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের রবটা আবার কি? কারণ ফেরাউন নিজেই দাবি করত আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। ফেরাউন নিজেই দাবি করত আমি তোমাদের প্রধান রব। এই ফেরাউনকে গিয়ে যখন রবের দাওয়াত দেওয়া হল তখন ফেরাউন প্রশ্ন করল ফামা রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমার রবটা আবার কি? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন রবের পরিচয় দিলেন। কোরআন বলছে কালা রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, ও ফেরাউন আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা, মহান পালনকর্তা, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেই কেবল ছেড়ে দেন নাই। সৃষ্টি করার পরের থেকে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি পূরণ করেন তার নাম হচ্ছে রব। মনে করুন আমরা যখন মায়ের পেটে ছিলাম, পাঁচ মাস বয়স হয়ে গেল, রুহ চলে আসলো, মায়ের পেটে খাবারের প্রয়োজন দেখা দিল, মায়ের পেটে খাবার সরবরাহ করার মতো দুনিয়ার কোনো খাদ্য বিজ্ঞানী নেই, খাদ্যমন্ত্রী নেই, কোন চিকিৎসা বিজ্ঞানী নেই, এমনকি সন্তানের পক্ষেও সম্ভব ছিল না। ওই মায়ের পেটের ভিতরে বসে আন্দোলন করা, মিছিল করা, কান্নাকাটি করারও কোনো সুযোগ ছিল না। মায়ের পেটে বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি রিজেক পৌঁছিয়েছেন তিনি কে? কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা, মহান রব, যিনি মায়ের পেটে সৃষ্টি করার পরে ওইখানে তোমার খাবারের জন্য যখন প্রয়োজন দেখা দিল, তোমার কান্নাকাটি করার কোনো সুযোগ ছিল না, আন্দোলন করার কোনো সুযোগ ছিল না, মিছিল করার কোনো সুযোগ ছিল না, ওইখানে বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি খাবার পৌঁছিয়েছেন তিনি হচ্ছেন রব। এরপরে যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে মানুষ কি খাবে, মানুষের তৈরি করা খাবার খেলে গরম হলে পরে মুখ পুড়ে যেতে পারে, ঠান্ডা হলে পরে সর্দি লাগতে পারে, এরকম ভাবে যদি শক্ত হয় মুখে আটকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে মায়ের বুকের ভিতরে একটা শাল দুধ তৈরি করে দিলেন, হলুদ বর্ণের একটু গাঢ়, প্রথম যে দুধ সন্তান পান করে। আগের যুগের অশিক্ষিত অশিক্ষিত মেয়ে লোকেরা বলত এই দুধ পান করলে নাকি ধনুষ্টঙ্কর হয়, এজন্য তারা এটাকে ফেলে দিয়ে তারপরে দুধ পান করাতো। বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী, সমস্ত ডাক্তার একমত হয়েছেন যে আল্লাহ তাআলা মায়ের বুকের ভিতরে শাল দুধকে ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই, বরং তারা পরীক্ষা করে দেখেছেন মায়ের বুকের এই প্রথম যে শাল দুধ, এটা সন্তান যখন দুনিয়াতে আসবে একদিকে তার খাবারের প্রয়োজন, আর একদিকে পানির প্রয়োজন, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর থেকে আক্রমণের বাঁচার জন্য ঔষধের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দুনিয়াতে আসার পূর্বেই মায়ের বুকের ভিতরে, মায়ের দুধের ভিতরে এমন এক খাদ্য শাল দুধ তৈরি করে দিলেন যেটা একই সাথে খাবারের কাজ করে, একই সাথে পানির কাজ করে, আর একই সাথে সমস্ত রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচাবার জন্য প্রতিষেধক হিসেবে ঔষধের কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা আদা। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও ফিরাউন, আমি যে রবের দাওয়াত তোমাকে দিচ্ছি, যেই রবের পরিচয় তোমাকে দিচ্ছি, সেই রবের পরিচয়টা জেনে নাও, তিনি হচ্ছেন সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেই শুধু ছেড়ে দেন নাই, বরং তার যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করছেন, তার নাম কি? রব। এবারে সন্তান দুধ পান করতে আরম্ভ করলো, দুধ পান করবে, দুধের ভিতরে মেয়ে লোকের দুধের বোটার ভিতরে ছিদ্র কি একটা না অনেক? কেন অনেকগুলো? একটা যদি নলা দিয়ে একটা ছিদ্র দিয়ে বের হতো, অনেকগুলো দুধ একসাথে ঢুকে মস্তিষ্কে চলে যেত, বাচ্চার জন্য ক্ষতিকর হতো। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মেয়ে লোকের দুধের বোটার ভিতরে অনেকগুলো ছিদ্র করে দিয়েছেন। এবারে বাচ্চা আরামে দুধ পান করতে করতে বড় হচ্ছে। এখন বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, এখন আর শুধু দুধ পান করলে চলবে না, এখন তাকে খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই সন্তানের জন্য বাচ্চার মুখে সুন্দর সুন্দর করে ছোট ছোট দাঁত গজিয়ে দিলেন, মুক্তার মতো দাঁত দিয়ে মুক্তা ভরে দিলেন। এবারে বাচ্চা খিচুড়ি খাচ্ছে, কবুতরের বাচ্চা খাচ্ছে, মুরগির বাচ্চা খেতে খেতে বড় হচ্ছে। এবারে বাচ্চার বয়স 9-10 বছর হয়ে গেছে, এখন আর এই ছোট মুরগির বাচ্চা, ছোট কবুতরের বাচ্চা খেলে চলবে না, এখন তাকে খেতে হবে খাসির মাথা, গরুর হাত দিয়ে তাকে চাবাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই সন্তানের মুখের ছোটবেলার ছোট দাঁতগুলোকে পর্যায়ক্রমে ভেঙে দিয়ে এবারে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে যখন যা প্রয়োজন তখন তিনি তা পূরণ করে দিচ্ছেন। এরকম যিনি পূরণ করেন তার নাম কি? আপনি প্রশ্ন করবেন যে হুজুর, ডিমের ভিতরে যে বাচ্চা হয় ওই বাচ্চার খাবারটা কোত্থেকে আসে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু রবের পরিচয় দিয়ে এরপরে মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবের পরিচয় দিয়েই আমাদের মাহফিল শুরু করেছেন পৃথিবীতে। আমাদেরকে পাঠাবার শুরুতেই আল্লাহ তাআলা রবের পরিচয় দিলেন। আমি বলছিলাম যে ডিমের ভিতরে বাচ্চা হয়, এই ডিমের ভিতরে যে বাচ্চাগুলো হয় সেখানেও যখন বাচ্চার বডি তৈরি হয়ে গেল, রুহু তৈরি হয়ে গেল, তখন খাবারের প্রয়োজন দেখা দিল। ডিমের ভিতরে খাবার কোত্থেকে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ডিমের ভিতরে খাবারের জন্য দুইটা অংশ রেখে দিয়েছেন। একটা দেখবেন ডিমের ভিতরে হলুদ বর্ণের কুসুম, আর একটা হচ্ছে সাদা লালা। এই কুসুমটা দিয়ে বাচ্চা তৈরি হয়। এরপরে বাচ্চা যখন ডিমের ভিতরে তৈরি হয়ে গেল, খাবারের প্রয়োজন, খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে ওই সাদা লালাটাকে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমার রবের পরিচয় হল যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই শুধু ছেড়ে দেন নাই, আবার তাদের জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেছেন। এরকম যিনি ব্যবস্থা করেন তার নাম কি? আপনি দেখবেন ইঁদুরের লেজটা অনেক লম্বা হয় না? কেন চিন্তা করেছেন? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ইঁদুরের যখন শীত লাগে তখন সে লেজের মাধ্যমে গরম নেয়, এটা একটা এয়ার কন্ডিশন। আবার যখন ওর শরীরে তাপমাত্রা বেড়ে যায়, গরম লেগে যায়, এই লেজের মাধ্যমে শীত নেয় সে। এরকম ভাবে মৌমাছির আপনারা মৌচাক দেখেছেন, মানুষেরা বাড়িঘর তৈরি করে, এটার জন্য প্ল্যানিং ইঞ্জিনিয়ার আছে যারা পড়াশোনা করে, ডুয়েট বুয়েট বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মৌমাছির কোন ইউনিভার্সিটি আছে? কিন্তু দেখবেন ওদের মধ্যে সব রকম ইঞ্জিনিয়ার আছে। মৌমাছি যখন ঘর তৈরি করতে যায়, ওদের সিমেন্টের কারখানা নাই, কিন্তু দেখবেন গাছের সঙ্গে কার্নিশের সঙ্গে এমন ভাবে কেমিক্যাল লাগায়, এক একটা মৌচাক 10 মন পর্যন্ত মধু নিয়ে ঝুলতে থাকে। আজ পর্যন্ত কোন মৌচাক ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে পড়ে গেছে? তাহলে বোঝা গেল ওদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে। এবারে বলবেন এই মৌমাছিগুলো মধু সংগ্রহ করার জন্য অনেক দূরে চলে যায়, ওরা কোনো সময় বাসা হারায় না। আমাদের মেরিন ইঞ্জিনিয়ার সাহেবরা সমুদ্রে যারা জাহাজ চালায়, অনেক দূরে চলে যাওয়ার পরে তারকা দিয়ে তারা দিক নির্ণয় করে, কম্পাস থাকে, এরপরে সমুদ্রে বিভিন্ন সিগন্যাল থাকে, এরপরে অনেক সময় তারা পথ হারিয়ে গভীর সমুদ্রে চলে যায়। কিন্তু মৌমাছি যেখানে বাসা তৈরি করে ওখান থেকে হারাই কোথাও যায় না, 10 মাইল পর্যন্ত দূরে চলে যায় মধু সংগ্রহ করার জন্য, একটা মৌমাছি তার গন্তব্য হারায় না। রাস্তা দেখেন কে? বোঝা গেল মৌমাছির মধ্যে মেরিন ইঞ্জিনিয়ার আছে। এরপরে দেখবেন ওদের ঘরগুলো প্রত্যেকটা ঘর ষষ্ঠকোণ বিশিষ্ট, একটা ঘরের মধ্যে কোনো ব্যস্কম নেই, কি সুন্দর ঘর তৈরি করছে। শিক্ষা দিচ্ছেন কে? কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরা আন-নাহল, নাহল মানে মৌমাছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ রাব্বুল আলামিন মধুমক্ষিকার প্রতি হুকুম জারি করলেন, আনিত্তাখিদি মিনাল জিবালে বুয়ুতা, ও মৌমাছি তুমি গিয়ে পাহাড়ে ঘর নির্ণয় করো, ঘর নির্মাণ করো, পাহাড়বাসী মধু পাবে, আপনি গ্রামে বসে বঞ্চিত হবে। আল্লাহ তারা সেজন্য বলছেন আমিনাস সাজারে, এবং গ্রামের গাছের সঙ্গে গিয়ে তোমরা মৌচাক নির্মাণ করো। এবারে শহরের লোকদের কি হবে, তাদেরও মধুর প্রয়োজন। আল্লাহ তালা বলছেন আমিম্মা ইয়ারিসুন, শহরের বড় বড় কার্নিশগুলোর সঙ্গে গিয়ে তোমরা মৌচাক নির্মাণ করো। এবারে মৌচাক নির্মাণ করার জন্য অরব্বুর আলামিন, আমাদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার নাই, আমাদের সিমেন্টের কারখানা নাই, আমাদের জন্য বুয়েট নাই, ডুয়েট নাই, আমাদের জন্য কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় নাই, আমরা কোত্থেকে বিদ্যা অর্জন করব? আল্লাহ রব্বুল আলামিন নিজের থেকে বুঝে শুনে ওদের ঘর নির্মাণ করার জন্য যা প্রয়োজন সব দান করেছেন। কে দান করেছেন? শুধু এতটুকুই না, আমি যদি আজকে রবের পরিচয় দিতে যাই তাহলে অনেক সময় এখানেই লেগে যাবে। মানুষের মধ্যেও আল্লাহর পরিচয় আছে, এত দূরে যাওয়ার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু রেখেছেন এই ছোট্ট মানুষটার মধ্যে সবকিছু আছে। মনে করুন এই পৃথিবীতে মৌলিক উপাদান চারটা, কয়টা মৌলিক উপাদান? চারটা, আগুন, পানি, মাটি, বাতাস, কয়টা হল? ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো রেখেছেন এর মধ্যে মৌলিক উপাদান চারটা, কয়টা? চারটা। কি কি? আগুন, পানি, বাতাস, মাটি, কয়টা হল? মানুষের মধ্যে সবগুলো জিনিস আছে। আগুন আছে তার প্রমাণ কি? মানুষের জ্বর উঠলে শরীর গরম হয়ে যায়, দৌড় দিলে পরে শরীর গরম হয়, ঠিক কিনা? বোঝা গেল আগুন আছে। এবারে বলবেন পানি, মানুষের দেহের মধ্যে পানি আছে, খালি পানি আছে না, এই পৃথিবীতে যত রকমের পানি আছে মানুষের এই দেহের মধ্যে তত রকম পানি আছে। পৃথিবীর পানি কোথাও মিষ্টি পানি, আপনার আমার জিহ্বার নিচের থেকে যে পানি বের হয় মিষ্টি পানি, দুনিয়ার সাগরের পানি লবণ পানি, আপনার আমার ঘামের পানি আর চোখের পানি লবণ পানি, দুনিয়াতে ডোবার পানি নষ্ট পানি, আপনার আমার পেশাবের পানি নষ্ট পানি, দুনিয়ায় কোথাও তিতা পানি, মানুষের ডেকুর আসলে তিতা পানি আসে, সব রকম পানি আছে, ঠিক কিনা? পানির থেকে যেমন জলোচ্ছ্বাস হয়, টর্নেডো হয়, সিডর হয়, মানুষের মধ্যে এগুলো হয়, দেখবেন যে হাতির সঙ্গে যে বাতাস বের হয়, সিডর হল তার গতি ছিল 200 মাইল বেগে, আর মানুষের হাতির সঙ্গে যে বাতাস বেরোয় তার গতিও 200-র উপরে চলে। বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে মাটিও আছে, মাটি দুনিয়াতে যত রকম আছে আপনার আমার দেহের মধ্যে তত রকম মাটি আছে, দুনিয়ার কোথাও মাটিতে ফসল বেশি হয়, আপনাদের এই অঞ্চলে কি সুন্দর ফসল হয়, ভুট্টার চাষ হয়, আর তামাক যেরকম করে, আল্লাহু আকবার। এই তামাকের চাষ করা জায়েজ না নাজায়েজ তা চিন্তা করেছেন কখনো? তামাক খাওয়া জায়েজ না হারাম? হারাম। চাষ করা কি? ভাইরা এগুলো বাদ দিয়ে ভালো কোনো জিনিস উৎপন্ন করার চেষ্টা করেন, একটু লাভ কম হলেও আল্লাহর কাছে নাজাত পাবেন। যাই হোক, জমিন খুব তাজা, তা বলছিলাম ফসল খুব বেশি হয়, আপনার আমার মাথা এবং দাড়ি হল সেই আপনার এলাকার জমিনের মতো ফসল বেশি হয়, দুনিয়াতে মাটি কোথাও ফসল মোটি হয় না, মরুভূমি, আপনার আমার হাতের তালু পায়ের তালু হচ্ছে মরুভূমি, দুনিয়াতে কোথাও ফসল মোটামুটি হয়, আপনার আমার দেহের অন্য অন্য জায়গাগুলো এরকম, সব রকম মাটি পাওয়া গেছে কিনা? এবারে দুনিয়াতে কোথাও পাহাড় পর্বত আছে, টিলা আছে, আপনার আমার দেহের মধ্যে কোথাও উঁচা নিচা হাড্ডি আপনার কম, এগুলো টিলা, দুনিয়াতে খাল বিল নদী নালা আছে, আপনার আমার দেহের মধ্যে রগগুলো খাল বিল নদী নালার মতো, ভাইজান দুনিয়াতে জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের প্রাণী থাকে, আপনার আমার দেহের মধ্যে বিভিন্ন রকমের প্রাণী আছে, এই ডাক্তার সাহেব আমার পিছনে বসে আছেন, জিজ্ঞেস করবে দুনিয়ার ডাক্তার আবিষ্কার করেছেন মানুষের চামড়ার উপরে বিভিন্ন রকমের জীবাণু বসবাস করে, এই আপনারা যেরকম গাদাগাদি করে বসে আছেন মানুষের দেহের উপরে এর চেয়েও বেশি গাদাগাদি করে বিভিন্ন রকমের জীবাণু বসবাস করে, জয় বলেন সুবহানাল্লাহ, শুধুমাত্র মুখের মধ্যে 200 প্রজাতির জীবাণু বসবাস করে, এই আপনারা ব্রাশ করেন ওগুলো চলে যায় আবার তৈরি হয়, এইরকম ভাবে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাসও আছে। আমি কি বলতে চাচ্ছি, দুনিয়াতে যা কিছু আছে সব যখন তোমার এই 3.5 বডির মধ্যে আছে, এবারে এখান থেকে তুমি একটু চিন্তা করে দেখো তোমার এই 3.5 বডিটা চালাবার জন্য কোনো পরিচালক আছে কিনা, এটা একটা ক্ষুদ্র পৃথিবী আমি প্রমাণ করলাম। এবারে আপনি দেখুন এই আপনার ছোট্ট বডিটাকে চালাবার জন্য কোন পরিচালক আছে কিনা, দুনিয়ার সমস্ত জ্ঞানী মানুষরা বলবে হ্যাঁ অবশ্যই আছে, এই পরিচালক যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত স্ত্রী আপনাকে স্বামী ডাকবে, সন্তান আপনাকে বাবা ডাকবে, পাড়া প্রতিবেশী আপনাকে আব্দুর রহমান আব্দুর রহিম বলে ডাকবে, আর ওই পরিচালক যখন চলে যাবে তখন আর আপনাকে আব্বা ডাকবে না, আপনার স্ত্রী স্বামী ডাকবে না, পাড়া প্রতিবেশী আব্দুর রহমান ডাকবে না, আব্দুর রহমানের লাশ বলবে। বোঝা গেল একটা পরিচালক এখানে আছে, ভাইজান আপনার 3.5 বডি যদি কোনো পরিচালকবিহীন চলতে না পারে এখান থেকে বুঝে নাও এই গোটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন তুমি আমি এই সবগুলোর একজন পরিচালক আছেন, সেই পরিচালকের নাম হচ্ছে রব, জোরে বলুন সুবহানাল্লাহ, এই পরিচালক হচ্ছেন আল্লাহ, পরিচালকের নাম কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবারে বলবেন আল্লাহ কয়জন? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার ভিতরে একজন মহান বিজ্ঞানীকে ঢুকিয়ে দেন, ওই বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন মানুষের দেহটাকে পরিচালনা করার জন্য, মানুষের বডি পরিচালনা করার জন্য কয়টা পরিচালক আছে, দুনিয়ার যে কোনো বিজ্ঞানী বলবে পরিচালক একজন, কারণ একাধিক রুহু থাকলে একটা রুহু বলবে আমি ঠান্ডা খাবো, আর একটাই বলবে গরম খাবো, একটাই বলবে মাহফিলে বসবো, আর একটাই বলবো বসবো না, দুইটা রুহের সংঘর্ষে আপনার দেহটা একেবারে শেষ হয়ে যাবে। বোঝা গেল তোমার এই 3.5 বডি এই ক্ষুদ্র পৃথিবী যদি একজন পরিচালকের চালায়, একাধিক পরিচালক হলে যদি আশঙ্কা ধ্বংস হয়ে যাওয়ার, এখান থেকে বুঝে নাও এই গোটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সব কিছুর পরিচালক কয়জন? লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এবং চন্দ্র আসমান জমিনে যদি আল্লাহ একাধিক হত, দুইজন বা তার চেয়ে বেশি আল্লাহ হতো, তাহলে দুইজনের পাওয়ার সমান হবে অথবা কম বেশি হবে, যদি কম বেশি হয় তাহলে যার শক্তি বেশি সে দুর্বল খোদাগুলোকে মেরে ফেলত, আর যদি সমান সমান হয় তাহলে দুই আল্লাহর যুদ্ধ লেগে আসমান জমিন চন্দ্র সূর্য ভেঙ্গে চুরমার হয়ে যেত। আল্লাহ কয়জন? এবারে বলবেন হুজুর আল্লাহ কেমন, তিনি কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন। কোথায় আছেন? আপনি আমি দুনিয়াতে বসে দেখতে পাচ্ছি না ভাইজান, এই জন্য বলছি তোমার ভিতরে যে রুহুটা আছে বলো তো সেই রুহুটা কত বড়, তার দৈর্ঘ্য কি, প্রস্থ কি, বেদ কি বলতে পারবে কেউ, কালার কি বলতে পারবে কেউ? তোমার এই দেহের ভিতরে যেই পরিচালক রয়েছে এই পরিচালকের যখন তুমি দৈর্ঘ্য বলতে পারো না, প্রস্থ কি তা বলতে পারো না, এর কালার কি, এর রংটা কি বলতে পারো না, এই দুনিয়াতে বসে তুমি মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা সম্পর্কেও তুমি এর বেশি জানতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে আজকে আছে না অনেক লোক বিদেশ থেকে পড়ে নাস্তিক হয়ে আসে, ভাইজান যত বড় বিজ্ঞানী হোক না কেন এই কোরআনের আলো যদি আপনার জ্ঞান চোখের সামনে না থাকে আপনি কিছুই জানতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ তারা চক্ষু দিয়েছেন কিসের জন্য? দেখার জন্য। কিসের জন্য? চোখ থাকলে কি দেখে মানুষ? চোখ থাকলে যদি দেখবে তাহলে আলো জ্বালাবার প্রয়োজন কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু তোমার চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন, তোমার চক্ষু যত ভালো থাকুক না কেন, এই চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন। কিসের প্রয়োজন? দিনের বেলায় সূর্যের আলো, আর রাতের বেলায় চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পারবে না। ও আমার ভাইয়েরা, এই বাহ্যিক চক্ষু দিয়ে দেখতে হলে যেরকম আলোর প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই চক্ষুটা দিয়েছেন মূলত আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু জেনে রাখো, তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, যত বড় জ্ঞানী হও না কেন, ওই দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, তোমার জ্ঞান চোখ দিয়ে আল্লাহকে চিনতে হলেও একটা আলোর প্রয়োজন। সেই আলোটার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং আলো আগমন করেছে। এই আলো যদি তোমার জ্ঞান চোখের সামনে থাকে তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবে, আর যদি তোমার জ্ঞান চোখের সামনে এই কোরআনের আলো না থাকে, ভাইজান, তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় বিজ্ঞানী হও না কেন, তুমি আল্লাহকে চিনতে পারবে না। ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল, নাম শোনেন না ডারউইন? এখনো তার মতবাদ এই দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। জ্ঞানী ছিল, এই জন্য তো বিজ্ঞানী ছিল, ভাইরা আমার, কিন্তু সে আল্লাহকে চিনতে পারে নাই। মানুষ কেমনে সৃষ্টি হল এই রহস্য বয়ান করতে গিয়ে সে একটা মতবাদ এই পৃথিবীর মানুষকে শিখাইল যে মানুষ আসলে ছিল বানর। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে বলল বানর গাছে ঝুলতে ঝুলতে ওর ল্যাপটা পড়ে গেছে, এরপরে আস্তে আস্তে সামনের দুই পা উঁচু করে দাঁড়াতে শুরু করলো, এরপরে এভাবে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। ভাইরা আমার, বানর এখনো জঙ্গলে আছে কিনা, চিড়িয়াখানায় আছে কিনা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিড়িয়াখানায় গাছের সঙ্গে ঝুলে, আগের যুগে যদি ঘসতে ঘসতে ল্যাসটা পরে মানুষ হইয়া থাকে তাহলে এখন কেন ল্যাস পরে মানুষ হয় না? এখন কোন বানর ল্যাস পরে মানুষ হতে দেখা গেছে? কোনটা অর্ধেক মানুষ, কোনটা পোয়া মানুষ, কোনটা সিকি মানুষ, এরকম দেখা গেছে? দেখা যায় নাই। আসল বিষয়টা হচ্ছে পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা। এখন যদি কেউ বলে এই বড় বড় বোয়াল মাছ এগুলো আসলে ছিল পাবদা মাছ, বিশ্বাস করবে কেউ? টাকি মাছ, শোল মাছ, গজার মাছ দেখতে একরকম কিনা? একরকম হলো। কেউ যদি বলে যে বড় বড় গজাল মাছগুলো আগে ছিল টাকি মাছ, বিশ্বাস করা যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ করে সৃষ্টি করেছেন, আর ওই বানরকে বানর করে সৃষ্টি করেছেন, কিন্তু ওই বিজ্ঞানী কেন বুঝতে পারল না? ওই বিজ্ঞানের জ্ঞান ছিল ঠিকই, কিন্তু তার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো ছিল না। এইরকম একজন নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যুগে, ওই সময় বাগদাদ ছিল মুসনাদুল খিলাফত, খলিফার দরবারে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে মুসলমান যাকে বলে আল্লাহ, হিন্দু যাকে বলে ভগবান, আর খ্রিস্টান যাকে বলে ঈশ্বর, এরকম কোন কিছু নাই। মানুষ এমনি সৃষ্টি হয়, কলা গাছের থেকে কলা গাছ, বাঁশের থেকে বাঁশ, এরকম ভাবে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়, আসলে আল্লাহ বলতে কিছু নাই। বাদশাহ চিন্তা করলো এই নাস্তিক অনেক বড় শিক্ষিত, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, তো এ লোকের সাথে আমি আর তর্ক করে পারবো না, ইমাম আবু হানিফাকে খবর দিই। সময় দিল মনে করুন বিকাল পাঁচটা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আস্তে আস্তে অনেক দেরি করে ফেললেন। নাস্তিক তো মঞ্চে বসে লম্ফ ঝম্প করতে লাগলো, তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে আমার সঙ্গে কিসের বাহাস করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই অনেকক্ষণ পরে আসলেন। নাস্তিক বলল যে আগে বলেন কেন দেরি করলেন। ইমাম সাহেব বলেন আমাকে বলতে দিবা তো কেন দেরি করলাম, তারপরে যদি যুক্তিসঙ্গত কারণ বয়ান করতে পারি তাহলে তার আমার কোন দোষ নাই। আচ্ছা বলুন কি কারণে আপনি দেরি করেছেন। দেখো আমার বাড়ি হচ্ছে দাজলা নদীর ওই পারে, বাদশার বাড়ি হল এই পারে। আমি নদীর পারে এসে দেখি নদী পার হওয়ার জন্য কোন নৌকা নাই, কোন খেয়া পারাপারের ব্যবস্থা নেই। আমি সেই জন্য নৌকার জন্য অপেক্ষা করতে লাগলাম, নদীর পারে অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ করে দেখি নদীর ভিতরের থেকে একটা বিশাল আকারের গাছ বের হয়ে আসলো, গল্প আর কি। এরপরে দেখলাম অটোমেটিক ভাবে গাছটা তক্তা হয়ে গেল, এরপরে দেখলাম অটোমেটিক ভাবে তক্তাগুলো একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে, কোন মিস্ত্রি নাই, লোহার প্রয়োজন হল না, একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপরে দেখলাম কোন মাঝি মাল্লা বিহীন ওই নৌকাটা এসে আমার সামনে ভিড়ে গেল। আমি আস্তে নৌকায় উঠে বসলাম, মাঝি ছাড়া নৌকাটা চলতে চলতে একেবারে বাদশার ঘাসে ঘাটে লাগলো। আমি এইরকম আস্তে আস্তে দেরি হয়ে গেছে। নাস্তিক একটা জোরে হাঁস দিয়ে বলল, শুনেছিলাম আপনি বড় একজন আলেম, বড় বিজ্ঞানী ব্যক্তি, আপনি তো কাজটা পাগল। বলে কেন আমি পাগল, এটাও কি সম্ভব একটা গাছ সমুদ্রের ভিতর থেকে অটোমেটিক বের হয়ে আসলো, কোন করাত ছাড়া অটোমেটিক তক্তা হয়ে গেল, মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল, মাঝি ছাড়া নৌকা চলল, এটাও কি সম্ভব। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন আরে নাস্তিক, আমি তোর সঙ্গে কোরআন হাদিস দিয়ে বহাস করব না, আমি তোর সঙ্গে বহাস করার জন্য এই কৌশল অবলম্বন করেছি, একটা গল্প তৈরি করেছি। এইরকম যদি একটা নৌকা মাঝি ছাড়া চলতে না পারে, একটা গাছ করাত ছাড়া তক্তা হতে না পারে, মিস্ত্রি ছাড়া যদি নৌকা হতে না পারে, তাহলে তোমার মতো আমার মতো সুন্দর একটা মানুষ এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো কোন পরিচারক ছাড়া চলতে পারে না, এগুলোকে যারা বলে কোন পরিচারক বিহীন চলে সে আস্তে একটা পাগল। ভাইরা আমার আলা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম সেজন্য ফেরাউনকে দাওয়াত দিলেন, ও ফেরাউন আমার রবের পরিচয়টুকু জেনে নাও, আমার রবের পরিচয় হচ্ছে যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আবার তার যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করেন, তার নাম কি রব। এই রবের একটা বিশাল সম্মেলন হল আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করে সব রূহগুলোকে একাত্র করে অঙ্গীকার নিলেন, এটা হচ্ছে একটা সম্মেলন। আজকে মূলত আমি এইটা নিয়ে আলোচনা করছি না, কারণ আজকে সব জায়গায় আলোচনা হচ্ছে আল্লাহর নবীর জন্ম নিয়ে, ঈদে মিলাদুন নবী নিয়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এটার সম্পর্কে কিছু আলোচনা হওয়া দরকার। এজন্য আমি আর একটা আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় মহাসম্মেলন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠাবার আগে আরো একটা বড় সম্মেলন করেছেন, কিন্তু প্রথম সম্মেলনটায় আপনি আমি সবাই ছিলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা সেই মাহফিলে আহ্বান করেছেন। কিন্তু দ্বিতীয় আর একটা মাহফিল, এই মাহফিলটা শুধুমাত্র নবী রাসূলদেরকে নিয়ে, ওই মাহফিলে ভাইজান আপনি আমি সহ এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজন মানুষও থাকার কোনো সুযোগ পাই নাই। এই মাহফিলের আলোচনা আছে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্র করে তাদের থেকে একটা অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার নিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমা দান করব, বিজ্ঞান দান করব, জ্ঞান দান করব। ও নবী রাসূলরা, তোমাদেরকে আমি আসমানি কিতাব দিব, নবুয়াত দিব, রেসালাত দান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে আরেকজন রসুল পাঠাবো, সর্বশেষ রসুল আমি পাঠাবো, যে রাসুল তোমাদেরকে স্বীকৃতি দিবেন, সত্যায়ন করবেন, তোমাদের সত্য বলে স্বীকৃতি দিবেন। ওই রসুল যখন তোমাদের মাঝে যাবেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তোমাদের দায়িত্ব হবে সেই রসুলের প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রসুল আমাদের নবী, প্রধান অতিথি এই মাহফিলে বা বড় বড় মাহফিলগুলোতে বড় বড় পোস্টার করে, পোস্টারে অনেকগুলো নাম থাকে উপর থেকে নিচে, প্রধান যে বক্তা থাকে তার নামটা বড় থাকে। মাহফিল যখন শুরু হয় তখন কি প্রধান বক্তা আগে আসে না নিচের থেকে ছোট ছোট বক্তা আগে আসে? কোনটা? নিচের থেকে ছোট ছোট বক্তারা আগে আসে, আর সবাই তাক পড়ে থাকে যে প্রধান বক্তা কখন আসবে। সর্বশেষ প্রধান বক্তা আসে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাহফিলকে সাজালেন। এই দুনিয়ার মাহফিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লোক পাঠানো শুরু হল, নবুয়াতের একটা পোস্টার করেন, নবীরা দুনিয়াতে আসবেন, তারা ওয়াজ করবেন। এই নবুয়াতের পোস্টারে অসংখ্য নবীদের নাম ছিল, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল যবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম অনেকগুলো নবীর নাম ছিল, ঈসা রূহুল্লাহ, শেষ পর্যন্ত প্রধান বক্তার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে মাহফিল শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা সেজন্য আগের থেকে বললেন, ওই প্রধান মেহমান যখন দুনিয়াতে যাবেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, ও মানুষেরা, ও নবী রাসূলগণ, তোমাদের কাজ হবে ওই প্রধান মেহমান গেলে পরে তোমাদের মাহফিল বন্ধ হয়ে যাবে, তার জন্য মঞ্চ ছেড়ে দিতে হবে, তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করতে হবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী রাসূলরা, তোমরা যদি এই কথা মানতে পারো, স্বীকার করো, তাহলেই তোমাদেরকে নবুয়াত দিব, রেসালাত দিব, বলো তোমরা মেনে নিচ্ছ কিনা, স্বীকার করছ কিনা। কালু আকরারনা, সব নবী এবং রসুলগুল বললেন, হ্যাঁ আমরা স্বীকার করে নিচ্ছি, মেনে নিচ্ছি। কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী রসুল বললেন, আমরা বিশ্বাস করছি, আমরা মেনে নিচ্ছি, আপনার ওই প্রধান মেহমান যখন দুনিয়ায় চলে যাবেন, দুনিয়াতে আসবেন, আমরা তার প্রতি ঈমান রাখবো, তাকে সাহায্য করব। আল্লাহ তাআলা বললেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। এবারে দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আদমের যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন, প্রায় ওনার বিদায়ের মুহূর্তে ওনার সন্তানদের সংখ্যা হল 1000, 10000, কত? 10000 সন্তান, ছেলে মেয়ে নাতি পুতি সব মিলাইয়া ওনার 1000 বছর বয়সে এরকম প্রায় 10000 মানুষ তৈরি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের শেষ দিকে এসে এই 10000 মানুষকে একত্র করে তিনি বক্তব্য দিলেন, আমার সন্তানেরা জেনে রাখো, আমি তোমাদের মাঝে নবুয়াত পেয়েছিলাম, তোমাদের প্রচার করেছি, তাওহীদের বাণী প্রচার করেছি, এইরকম ভাবে তোমাদের মধ্যে একজন নবী আসবেন, শেষ নবী, প্রধান মেহমান আসবেন, তিনি আসলে পরে তোমরা তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এইভাবে সব নবী একই দাওয়াত দিয়ে গেলেন। আমাদের নবীজির আগের নবী ঈসা আলাইহিস সালাম, তিনিও তার জাতিকে দাওয়াত দিয়েছেন, সূরা সফের ভিতর আছে, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ঈসা আলাইহিসসালাম বললেন, ওহে বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে আগমন করেছি, অমুসাদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতে, আর আমি আমার আগের পূর্বে যে তাওরাত কিতাব ছিল ওটাকে আমি সত্যায়ন করছি, অমুবাশশিরাম বিরাসূলিন, আর আমি তোমাদেরকে একজন রাসূল সম্পর্কে সুসংবাদ দিচ্ছি, ইয়াতিমিম বাদি, যিনি আমার পরে আগমন করবেন সেই নবীর নাম হচ্ছে ইয়াতি বাদি, ইসমুহু আহমদ, সেই নবীর নাম কি? আমাদের নবীর নাম আসমানে আহমদ, দুনিয়াতে কি? মুহাম্মদ। কি নবী আমাদের, খেয়াল করুন, ইয়াতিমিম বাদ ইসমুহু আহমদ। ভাইজান, আহমদ মানে হলো সবচেয়ে বেশি প্রশংসাকারী, আহমদ মানে কি? সবচেয়ে বেশি প্রশংসাকারী, আল্লাহর প্রশংসা গাছে করে, মাছে করে, মানুষে করে, ফেরেশতারা করে, জিনে করে, সব কিছুর মধ্যে সবচেয়ে যিনি বেশি প্রশংসাকারী তার নাম হল আহমদ। আল্লাহর নবী যেহেতু আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী, এজন্য আসমানে আমাদের নবী যে নাম হল আহমদ, আমাদের নবীর নাম কি? আর দুনিয়াতে মোহাম্মদ কেন? মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত, মোহাম্মদ মানে কি? দুনিয়াতে যত মানুষের প্রশংসা করা হয় এবং হয়েছে, কেয়ামত পর্যন্ত যত মানুষের প্রশংসা করা হবে, এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা হবে আমাদের নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম আমরা আজানে উচ্চারণ করি, একামতে উচ্চারণ করি, দুরুদে উচ্চারণ করি, এরকম আর দুনিয়াতে কারো নামে এত উচ্চারণ হয়? যেহেতু মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত, দুনিয়াতে যত মানুষের প্রশংসা হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সর্বাধিক প্রশংসিত ব্যক্তির নাম কি? মোহাম্মদ। এজন্য আমাদের নাম দুনিয়াতে, আমাদের নবীজির নাম দুনিয়াতে মোহাম্মদ। ভাইরা আমার, একটু খেয়াল করেন, আরবিতে অক্ষর দুই রকম, কিছু অক্ষর আছে নোক্তাওয়ালা, কিছু অক্ষর নোক্তা ছাড়া, ঠিক কিনা? নোক্তাওয়ালা অক্ষরগুলো আমাদের নবীর নামের মধ্যে আছে। আমাদের নবীর আসমানের নাম হল আহমদ, জমিনের নাম হল মুহাম্মদ। আহমদ লিখতে পাঁচটা অক্ষর আছে, এর মধ্যে নোক্তাওয়ালা একটাও আছে। মুহাম্মদ লিখতে যে কয়টা অক্ষরের মধ্যে একটাও নোক্তাওয়ালা অক্ষর আছে? ভাইরা আমার, আমাদের নবীজির নাম লিখতে যে কয়টা অক্ষরের মধ্যে নোক্তাওয়ালা কোন অক্ষর আছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবীর নাম লিখতে গিয়ে যেমন কোন নোক্তাওয়ালা অক্ষর হয় নাই, কালো দাগের ফোঁটা পড়ে নাই, এইরকম নবীজির চরিত্রের মধ্যেও কোন কালো দাগের ফোঁটা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার ভাইয়া, দুনিয়ার মানুষের চারিত্রিক সার্টিফিকেট দেয় দুনিয়ার চেয়ারম্যান মেম্বাররা, ঠিক কিনা? যার নিজের চরিত্রেরই কোনো খবর নাই, এইখানে কোনো চেয়ারম্যান থাকলে আবার রাগ করবেন না, আপনার কথা বলি না, এটা অন্য চেয়ারম্যানদের কথা বলছি। ওই চেয়ারম্যান নিজে রাস্তা তো ইট বালু সিমেন্ট সব তার প্যাডের ভিতরে, ঠিক কিনা? এই লোকটা সার্টিফিকেট দেয় অমুক ব্যক্তির চরিত্র আমার জানা মতে ভালো, আবার জনগণ মাশাআল্লাহ স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একত্র, ঠিক কিনা? এই যে স্লোগানগুলো দেন, একটু আল্লাহকে ভয় করবেন। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় দুনিয়ার মেম্বার চেয়ারম্যানরা, যাদের নিজেদের চরিত্রের খবর নাই। আপনার আমার নবীজির চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজির চরিত্রে সনদ দিয়েছেন কে? আমার ভাইরা, এজন্য আম্মাদের আয়েশার কাছে একদল সাহাবি এসে জিজ্ঞেস করলো যে নবীদের চরিত্র সম্পর্কে একটু বলুন তো, কারণ মানুষের চরিত্রের আসল খবর রাখে স্ত্রী, ঠিক কিনা? বাহিরে গিয়া ভালো ভালো কথা বলা যায়, কিন্তু স্ত্রীর কাছে আসল চরিত্র গোপন করা সম্ভব? এজন্য একদল সাহাবি আল্লাহর নবীর স্ত্রীর কাছে গেলেন, আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলছেন, আপনি আমাদেরকে একটু নবীদের চরিত্র সম্পর্কে বলুন, কেমন চরিত্রের মানুষ তিনি? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাহাবীরা, তোমরা কি আল্লাহর কালাম পড়ো না? আওয়ালাম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, হ্যাঁ কোরআন তো পড়ি। বললেন, খুলুকুহু আল কোরআন, আমার নবীদের চরিত্র হল হুবহু কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে যা বলা আছে আল্লাহর নবী হুবহু সেগুলো পালন করেন, ওই কোরআনের হুবহু চরিত্র বাস্তব নমুনা আমাদের নবীজি। এজন্য অনেক কবি নবীর প্রশংসা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা বয়ান করছেন। আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসু আফদালু শামসিস সামাই, আমার ঘরেও একটা সূর্য উদয় হয় আর আসমানেও একটা সূর্য উদয় হয়। আসমানের সূর্য উদয় হয় দুনিয়ার অন্ধকারকে বিদূরিত করে, আর আমার সূর্য উদয় হয় রাতের অন্ধকারকে বিদূরিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজারি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই, দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে আর আমার সূর্য উদয় হয় এশার পরে, অন্ধকার ছড়িয়ে গেলে তারপরে। তার মানে হচ্ছে দুনিয়ায় যখন জুলুম নির্যাতন অন্ধকার চুরি ডাকাতি খুন রাহাজানি ছড়িয়ে পড়েছিল, সেই সময় আমার নবী আবির্ভাব আগমন করলেন, দুনিয়ার সমস্ত অন্ধকারকে দূর করে একটা আলোর সমাজ তৈরি করেছেন। ধরে ফেসানি নেত্রিকত রৌক দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া কদনা তে জো রাহ পর আর রুকে হাদি বন গে কা নজর থি জিসনে মুরদুঁ কো মসীহা কর দিয়া। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী এমন একদল মানুষ তৈরি করলেন যাদের নিজের কোন পথের দিশা ছিল না, যারা নিজেরাই ডাকাতি করত খুন করত, সেই মানুষগুলোকে স্বর্ণের মানুষে পরিণত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন কবি আল্লাহর নবীর প্রশংসা করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবি হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ তিনি বলছেন, হাসান ইবনে সাবিত বলেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হে নবী, আপনার চেয়ে সুন্দর চেহারার মানুষ, সুন্দর মানুষ দুনিয়ার কোন মানুষের দেখে নাই, দুনিয়ার কোন চর্মচক্ষু দেখে নাই, আপনার মতো সুন্দর মানুষ দুনিয়ার কোন মা জন্ম দেয় নাই। كأنك خلقت আপনি সমস্ত দোষ ত্রুটি যত রকম দুর্বলতা আছে সব থেকে মুক্ত হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কদখুলিকা মাতাসাউ, যেন আপনি আপনার ইচ্ছা মতো সৃষ্টি হয়েছেন। হাসান ইবনে সাবিত এরকম বললেন। এরপরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাহস নাসগায়াতে দারাদ না সাদিরা সখন পায়া, নাহস নাসগায়াত দারাদ নাসাদিরা সখন পায়া বামিরাদ তশনা মুস্তাসতি ওয়া দরিয়া হাম চুনা বাকি। হে নবী, আপনার প্রশংসার কোনো শেষ নাই, আমি শেখ সাদির কবিতারও কোনো শেষ নাই, আমার কবিতা শেষ হয়ে যাবে, আপনার প্রশংসা কখনো শেষ হতে পারে না। কিন্তু একটা কথাই বুঝে নাও, লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা যেরকম করা উচিত এই রকম আমাদের কারো পক্ষে সম্ভব নয়। তবে একটা কথাই বলে দিচ্ছি, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে সমস্ত মখলুকের মধ্যে আশরাফুল মখলুকাত মানুষ, এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনি, তার মানে আল্লাহর পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ আসনটা যার জন্য সংরক্ষিত তিনি হচ্ছেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বড় মেহমান আসবেন এজন্য আল্লাহ তাআলা বড় একটা মঞ্চের হুকুম দিলেন, মঞ্চ তৈরি করতে। এই মঞ্চটা হল মক্কার খানায় কাবা। কারণ এমন একজন মেহমান আসবেন, আগের যুগের নবীরা কেউ ছিল এক একটা এলাকার জন্য, কেউ বনি ইসরাইলের জন্য, কে আরবের জন্য, কে আজমের জন্য। আমাদের নবী যিনি আসবেন তিনি হবেন রাহমাতুল্লিল আলামিন, গোটা বিশ্বের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই বিশ্ব নবী যদি আসতে হয় দুনিয়াতে, তাহলে এমন একটা জায়গায় আসা দরকার যেখান থেকে পুরা দুনিয়া সমানভাবে কি করা যায়, আলো ছড়ানো যায়। এই জন্য পৃথিবীর মধ্যখান হচ্ছে কোন জায়গা জানেন? বর্তমান কাবা শরীফ যেখানে, এইটা হচ্ছে পৃথিবীর মাঝখান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করে দিলেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা নির্মিত হল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়ুযাক্কিহিম। ও রব্বুল আলামিন, আপনার হুকুমে মঞ্চ তৈরি করেছি, পৃথিবীর মাঝখানে কাবা তৈরি করেছি, এবারে মসজিদ তৈরি করলাম ঠিকই, মসজিদে তো শিক্ষক দরকার, ইমাম দরকার, তুমি একজন রসুল পাঠাও। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। ও রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও তাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তোমার আয়াত তেলাওয়াত করে করে, তোমার বাণী তেলাওয়াত করে করে এই কাবাকে আবাদ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং যিনি কিতাব ও হিকমাতের তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং যিনি মানুষের আত্মাকে সংশোধন করে দিবেন। এইরকম একজন রসুল পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আলেমরা বুঝবেন, একটু ভালো করে খেয়াল করেন, দোয়ার মধ্যে একটু ফাঁক আছে। দোয়াটা করলেন কি, আগে তালিম করবেন, এরপরে কি করবেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমাতের তালিম করবেন, তেলাওয়াত করবেন, এরপর ইউযাক্কিহিম, শুদ্ধ করবেন, আত্মশুদ্ধি, পরিচ্ছন্ন করা। পরিচ্ছন্ন আগে হয় না পরে হয়? আগে হয়, কারণ পুরাতন একটা বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ ধুয়ে মুছে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ইউযাক্কিহিম বললেন পরে। আল্লাহ তাআলা এজন্য সূরা জুমাতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ওয়া ইউযাক্কিম আগে এখানে, তার মানে যে রাসূল মানুষকে আত্মশুদ্ধি করবেন। এবারে মঞ্চ তৈরি হয়ে গেল, প্রধান মেহমান দুনিয়াতে চলে আসলেন। আমি মাঝখান থেকে লম্বা আলোচনা ছেড়ে দিয়েছি। এই নবী দুনিয়াতে আগমন করলেন, নবী দুনিয়াতে আগমন করার পরে আল্লাহর নবীর আব্বাজান আগেই দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর নবী জন্ম হলেন, এই খবরটা গিয়ে তার চাচা আবু লাহাবকে, আল্লাহ নবীর আপন চাচা, কি নাম, আবু লাহাব, মুসলমান ছিল না কাফের ছিল, কাফের ছিল, কাফের আবু লাহাব, কাফের, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। সূরা আসনা কোরআনে কেন এই ঘটনা ঘটলো একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। আল্লাহর নবী জন্মগ্রহণ করার সময় নবীর একটা আব্দুল মুত্তালিবের একটা বান্দি ছিল, নাকি আবু লাহাবের একটা বান্দি ছিল, আবু লাহাবের বান্দি ছিল সুয়াইবিয়া নাম, কি নাম, এই সুয়াইবিয়া গিয়ে আবু লাহাবকে বলল যে তোমার যে ভাই মারা গেছে আব্দুল্লাহ, তার ঘরে একটা সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, নাম রেখেছেন তার দাদা মুহাম্মদ। কি নাম রেখেছেন? ভাইরা, আবু তালেব আল্লাহর নবীর জন্মের খবর শুনে খুশি না বেজার? খুশি, খুশি। কেমন খুশি শুনেন? আবু লাহাব ওই বান্দিটাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খুশি আবু লাহাব! এই জন্ম মানে মিলাদ, জন্ম মানে কি? এই মিলাদে কিন্তু আবু লাহাব খুশি, আমরাও খুশি বেজার না, আমরাও খুশি। তবে খালি মিলাদ নিয়ে ব্যস্ত হইলে চলবে না ভাই, জানে চল, আল্লাহ নবীর জন্ম হল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? আল্লাহর নবীর জন্ম হল, আবু লাহাব খুশি না বেজার? কি খুশি! তার বান্দিরেকে আজাদ করে দিল। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত সেই সমাজে বসবাস করছেন, সবাই তাকে ভালোবাসে, আল আমিন বলে বিশ্বাস করে, আবু লাহাবেরও কোন শত্রুতা নেই, আদর করে, যত্ন করে, সব ঠিক আছে। এই নবী যখন 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হলেন, এরপরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আপনি যে দাওয়াতের জন্য আদেশ প্রাপ্ত হয়েছেন, এখন আর গোপনে করলে চলবে না, প্রকাশ্যে আপনি দাওয়াত দেওয়া শুরু করুন। আল্লাহর নবী, আরবের নিয়ম ছিল কোন জরুরি ঘোষণা করতে হলে ওরা সকালবেলা পাহাড়ে যেত, পাহাড়ের উপরে উঠে কাপড়টা খুলে ফেলত, ল্যাংটা হয়ে যেত, আর মাথার উপরে ঘুরোইত আর আওয়াজ করত ইয়া সাবাহা বলে, তো সব লোক জড় হয়ে যেত। আল্লাহর নবী ওই নিয়ম অনুযায়ী সকালবেলা সাফা পাহাড়ে উঠলেন। কোন পাহাড়ে? সাফা মারোয়া পাহাড়, হাজিরা তওয়াফ করে হজ করতে গেলে সাই করে এই সাফা মারোয়া পাহাড়ে গিয়ে উঠলেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী ল্যাংটা হন নাই। কি হন নাই? আমার দেশে মানুষদের ল্যাংটা হয় কার ভিতরে মাল আছে, কি আছে বলেন এরকম? ল্যাংটা পীরের মাজার আছে না, ল্যাংটা ফকিরের দরবারে গিয়ে মানুষ ভিড় করে, ঠিক কিনা? আর বলে যে ভিতরে মাল আছে, ও ল্যাংটা হইয়া দেখাচ্ছে ভিতরে কিছু নাই, এরপরেও কাজ মাল আছে। আরে মাল যা আছে দেখাচ্ছি, সে খুলি খুলি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ল্যাংটা হন নাই, তিনি সকাল বেলাকে পাহাড়ে উঠে জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনি হাশেম, ইয়া বনি মুত্তালিব, এক একটা গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। সব নেতারা হাজির হয়ে গেল, কারণ এমনি সকালবেলার ডাক। আরো ডাকটা দিয়েছেন কে? আল আমিন, বিশ্বস্ত যুবক। সব হাজির হয়ে গেল, এমনকি যেই লোকটা নিজে হাজির হতে পারে নাই, অসুস্থ রোগী, সে তার পক্ষ থেকে আর একজনকে পাঠিয়েছে, যাও দেখো মোহাম্মদ কি বলে। এবারে সব নেতারা জড়ো হয়ে গেল, আল্লাহর নবী এই সব নেতাদেরকে লক্ষ্য করে বলছেন, ওহে মক্কার নেতারা, ওহে কুরাইশের নেতৃবৃন্দ, আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে তোমাদেরকে হামলা করে তছনছ করে দিবে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সব নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, মা জাররব না কাইল্লা সাদেকান, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, তুমি কখনো প্রতারণা করো না, ধোকা দাও না, আমরা তোমাকে সবসময় সত্যবাদী পেয়েছি। আল্লাহর নবী এবারে যখন জিজ্ঞেস করলেন, ও আমার মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা ধ্বংস করে দিবে, তোমরা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা বলল, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি সারা জীবনে কোনো মিথ্যা কথা বলো নাই, মা জাররাবনা কাইল্লা সাদেকান, আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, ধোকা দিতে দেখি নাই, প্রতারণা করো বলে জানি না, তুমি সবসময় সত্য কথা বলো, তুমি যা বলবে আমরা বিশ্বাস করে নিব। এবারে আল্লাহর নবী বললেন, ও আমার মক্কার নেতারা, আমি তোমাদেরকে বলি, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মেনে নিতে পারো, একটা কথা মানতে পারো, কয়টা কথা? তামলিকুনা বিহাল আরব, তাহলে তোমরা গোটা আরব দেশের মালিক হইয়া যাইবা। ওয়াতাদিনু লাকুমুল আজম, ওয়ান আরব বিশ্ব তোমাদের দিন তোমাদের ধর্ম গ্রহণ করবে। আওতুয়াদ্দি বিহাল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না, ওরা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে। মাত্র যদি একটা কথা মানতে পারো, কয়টা কথা? আবুল আহাবরা আবু জাহালরা এখনো খুশি, একটা কথা মানলে গোটা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, একটা কথা মানলে গোটা দুনিয়ার মানুষ আমাদের দিন গ্রহণ করবে, এইরকম একটা কথা মানতে অসুবিধা কি? বলো তাড়াতাড়ি সেই কথাটা কি? ও ভাইজান, এখন পর্যন্ত সবাই পক্ষে খুশি, কিন্তু একটা মুহূর্ত পরে কিন্তু সব উল্টে যাবে। এবার আল্লাহর নবী পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউন মা তা'বুদুন মিন দুনিল্লাহ। আল্লাহর নবী এবারে জানিয়ে দিল, ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানুষ সকল, সব মানুষদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আল্লাহর নবী আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব খেপে গেল, আবু জাহেল খেপে গেল, আবুল আহাব দুই হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে গেল। বোঝা গেল আবুল আহাব নবীজির মিলাদে জন্মদিনে খুশি ছিল না, বেজার ছিল। আর আজকে নবী যখন তার মিশন ঘোষণা করল, আবু জাহাব খুশি না বেজার? এখনো দুনিয়াতে যারা আল্লাহর দুশ্মন, আল্লাহর কোরআনের বিধান মানে না, ওরা মিলাদে খুশি কিন্তু নবীজের মিশনে খুশি না, ঠিক কিনা? মিলাদে দেখবেন আজকে সারা বাংলাদেশের রেডিও টেলিভিশন আর সরকারি আমলা তামচা সবগুলো মিলাদ নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আর ওই নবী যে লা ইলাহার দাওয়াত দিয়েছেন, সেই লা ইলাহা তারা মানে না? কেমনে মানে না একটু খেয়াল করেন। লা ইলাহার মানে আবুল আহাব বুঝতে পারল, লা ইলাহা প্রথমে লা ইলাহা, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, লা ইলাহার মানে হলো যত পুরাতন রং আছে, গায়রুল্লাহ আছে, লা ইলাহা সব বাদ, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কেন ব্যক্ত করা যাবে না, কারো ক্ষমতা মানা যাবে না, সমস্ত ক্ষমতার মালিক কে? আবুল আহাব বুঝতে পারলো আমাদের ক্ষমতা শেষ, আমাদের জনগণের ক্ষমতাও শেষ, সব ক্ষমতার মালিক কে? আবুল আহাব বুঝতে পেরে, আবুল আহাব বুঝতে পারলো লা ইলাহার মানে হলো কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, সমস্ত আইন বিধান চলবে কার? কোন শাসকের আইন চলবে না, মানব রচিত বিধান চলবে না, কোন খাজা বাবার আইন চলবে না, গাজা বাবার তরিকা চলবে না, ল্যাংটা বাবার চলবে না, দরগা দুর্গা চলবে না, ইমাম মুক্তাদির হুকুম চলবে না, হুকুম চলবে কার? এইটা যদি বুঝতে পারত মুসলমান, আবুল আহাবরা ঠিকই বুঝতে পেরেছে। বুঝতে পেরে আবুল আহাব তার দুহাত উচ্চ করে আল্লাহর নবীকে মারতে গেল, মসজিদটা লন্ড ভন্ড করে দিল। নবীর পক্ষে এখন একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অপরাধ তার? এতক্ষণ পর্যন্ত পুরা মসজিদ তার পক্ষে ছিল, আর ওই লা ইলাহার ঘোষণা করা মাত্র সব বিপক্ষে চলে গেল। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। বাইদান নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারল না। এবারে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল করে সান্ত্বনা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, অতাব্বা সে নিজেও ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের সন্তান এবং সম্পদের বড়াই ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল, অনেক সন্তান ছিল, জনবল ছিল, অর্থবল ছিল। আল্লাহ বলছেন মা আগনানহু মালুহু আমা কাসাব। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। কি অপরাধ ছিল আল্লাহর নবীর? এক মুহূর্ত আগে সব ছিল পক্ষে, এখন গেল সব বিপক্ষে। কারণটা কি? ও মুসলমান ভালো করে বুঝো, আজকে তোমরাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। আমাদের দেশে লা ইলাহার দাওয়াত দেয় অনেক আছে, ঠিক আছে কিনা? বহুত লা ইলাহার দাওয়াত দেয়, কিন্তু কাফেররা কোনো কিছু বলে না, বরং দুনিয়ার সব দেশে যাওয়ার জন্য ওদের ভিসা আছে, ঠিক কিনা? কারণটা কি জানেন? কারণ হচ্ছে আল্লাহর নবী যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, ওদের লা ইলাহার দাওয়াতের অর্থ এক না। কেমনে আমি বুঝাচ্ছি? আবুল আহাবরা বুঝতে পারল লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নাই, কারো হুকুম চলবে না, কারো ক্ষমতা চলবে না, সমস্ত ক্ষমতার মালিককে। এটা বুঝতে পারছেন সবাই? যদি বুঝতে পারেন আর ঠিক মতো বলেন তাহলে আপনাদের বিরুদ্ধে লাগবে, কারণ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 7 ধারা 1 লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনবল নাউজবিল্লাহ। এখন যদি আজকে আমি বলি জনগণের কোন ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এইটা যদি ভালো করে বুঝাই তাহলে আমাদের দেশের আবু জাহেল আবু লাহাব খেপতে পারবে কিনা? কিন্তু খেপে না, কি জন্য? এই অর্থ কেউ পরিষ্কার করে দেয় না। লা ইলাহার মানে হচ্ছে কারো ক্ষমতা নাই। ভাই জান, আপনি একটা কারখানার মালিক, মনে করেন এই আমার ছাত্র আগে বয়ান করলো ইমরান, ইমরান মনে করেন একটা বড় কারখানার মালিক, 10 লক্ষ কর্মচারী তার অধীনে আছে। কর্মচারীদেরকে বলে দেওয়া হলো এই ইমরান সাহেব হচ্ছেন এই কারখানার মালিক, এর পরের দিন থেকে কারখানার কর্মচারী তার কথা শুনবে কিনা? সে যেটা বলবে সেটা আইন হবে কিনা? ঠিক তেমনি ভাবে এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খাল বিল নদী নালা গরু গৃহ গাছ গাছালি লতা পাতা সব কিছু একচ্ছত্র মালিকানা কার? হুকুম চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল মাত্র তার, হুকুম চলবে কার? সমস্ত ক্ষমতার মালিককে। এটা আমার দাবি না, খালি কোরআনে ব্যাখ্যা দেওয়া আছে। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা করো তাকে ক্ষমতা দান করো, ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যা থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো, বিয়াদিকাল খাইরু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুমি। ক্ষমতার মালিক কে? তাহলে যারা বলে ক্ষমতার মালিক জনগণ, তাদের লা ইলাহা ঠিক আছে? ইসলামে প্রবেশ করেছে? এইটা পরিষ্কার করে দাও না, সেই জন্য কেউ কিছু বলে না, নইলে আল্লাহর নবীর লা ইলাহা ইল্লাল্লাহর বক্তব্য শুনে ওই সময় কার আবু জাহেলরা যেমন খেপে গেছে, বর্তমানে আবু জাহেলরা ক্ষিপ্ত হবে কিনা? ও আমার ভাইয়েরা, ওই সময় মক্কায় মূর্তি ছিল 360টা, আর বর্তমানেও আমাদের সংসদ ভবনে মন্ত্রী কয়জন বসে, এমপি কয়জন বসে? 345, পুরা সংখ্যা মেলে নাই, মিল আছে। ভাইরা, ওরা ক্ষমতার দাবি করত, এরাও ক্ষমতার দাবি করে, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ ভোট দিয়া তারপরে সেই ক্ষমতা দেয় এমপি সাহেবদেরকে, এমপি সাহেবরা সংসদে বসে এবারে সমস্ত ক্ষমতার মালিক। যখন ক্ষমতার মালিক হইয়া গেল এবারে তারা আইন তৈরি করে, ঠিক কিনা? এই জন্য সব দেখবেন বাংলাদেশ সংবিধানের দাসাতে ধারা অনুচ্ছেদ ৭ ধারা ২ লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে, অন্য আইনের যতখানি অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল, এইটা লেখা আছে। অ মুসলমান, এই কারণে আমি দেখাই কোরআনুল করিমের যতগুলো আইন বাংলাদেশ সংবিধানের সাথে সংঘর্ষ অসামঞ্জস্যশীল, সেইখানে বাংলাদেশের আইন ঠিক রেখে কোরআনের আইনগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? লা ইলাহার মানে যদি বুঝো পরিষ্কার বুঝে নাও, লা ইলাহার মানে হচ্ছে কোনো হুকুম মানা যাবে না, কারো বিধান মানা যাবে না, কারো আইন মানা যাবে না, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আইন মানব কার? আল্লাহর আইন বাতিল করে কোন আইন মানা যাবে? এইটা যদি পরিষ্কার করত তাহলে তাবলিগ জামাতের আখেরি মোনাজাতে লক্ষ লক্ষ মানুষ জমা হতো না, পুলিশ পাহারাদারি করত না, পুলিশ পিটিয়ে ওদের খানকা ভেঙে ফেলত, ঠিক কিনা? কিন্তু যেহেতু আজকে লা ইলাহার সেই দাওয়াত নাই, এই কারণে ওদেরকে কেউ কিছু বলে না, ওদের লা ইলাহার দাওয়াত আসমানের উপরে নইলে কবরের নিচে, ঠিক কিনা? নিজেরা গৌরব করে আমরা লা ইলাহার দাওয়াত দেই, হয়তো আসমানের উপরে কথা বলি নতুবা জমিনের নিচের কথা বলি, এই জন্য কেউ কিছু বলে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা তাবলিগওয়ালা ভাইদেরকে বলছি, আমি আপনাদের সঙ্গে শত্রুতা করছি না, খেয়া ভাবার জন্য বলছি না, বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, সেই সময় সব ক্ষিপ্ত হয়ে গেল, কেন? মক্কার লোকেরা কি আল্লাহ বিশ্বাস করত না? লা ইলাহা নিয়ে গন্ডগোল, ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল না। আজকে অনেক পীরের মুরিদরা জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওই বেটা ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই, গন্ডগোলটা লা ইলাহা নিয়ে। কি নিয়ে? লা ইলাহা আগে বর্জন, এরপরে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, এক আল্লাহ আছে, এইখানে গন্ডগোল। নতুবা ইল্লাহ মানে আল্লাহ আছে, ওরা ওরাও মানে কাফেররা মানে, দলিল দিবেন কোরআন থেকে, সময় লাগবে অনেক। আল্লাহ তার কোরআনে বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আমাদের দেশে মানুষদেরকে ভুল বুঝায়, কাজে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না এই জন্য কাফের, আর আমি আপনি আল্লাহ বিশ্বাস করি এই জন্য মুসলমান, এটা মিথ্যা কথা। মক্কার কাফেরদের সঙ্গে আমাদের এইখানে পার্থক্য না, ওরাও আল্লাহ বিশ্বাস করত, আমরাও করি। ওরা বলতো আল্লাহ ও আছে আর দেব দেবী ও আছে, আল্লাহ ও আছে খাজা বাবার গাজা বাবার ক্ষমতাও আছে, আল্লাহ ও আছে আবার মানব রচিত আইনও চলবে, আল্লাহও আছে গণতন্ত্র আছে, আল্লাহও আছে সমাজতন্ত্র আছে, আল্লাহও আছে পীরতন্ত্র আছে। মুসলিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহই আছে, আল্লাহর হুকুম চলবে মানুষের হুকুম চলবে না, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ক্ষমতাই আছে আর কারো কোনো ক্ষমতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ই আর ও, ই আর ও। মুসলিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া অন্য কারো অনুগত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। আর ওরা বলতো আল্লাহ ও আছে অন্যরা ও। আমাদের নবীজির আব্বার নাম কি? আজকে ওয়াজ মুখস্থ করবেন ভালো করে, এই যে মিথ্যা শিখায় আমাদেরকে, এই দেশে কত আজগুবি কাহিনী কিসা কাহিনী ওয়াজ চলে, ওয়াজ করে কি কয় যে রাবে আবশ্রী কি এব্রাহিম আধাম হজ করতে গিয়ে দেখে কাবা নাই, কাবা গেল কোথায়? উনি সেজদায় পরে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহর সাথে কি ডাইরেক্ট কথা বলে, মুসা কালিমুল্লাহ ফেল, এই সমস্ত পীরদের বইতে আছে, তাজকেরাত আউলিয়া লেখছে, মিথ্যা কাহিনী। ওই যে ক্লাস থ্রির বাংলা যদি টিচার কেউ থাকেন, ক্লাস থ্রির একটা বই আছে বাংলা বই, এই বাংলা বইয়ের মধ্যে শেষে একটা কবিতা আছে রূপকথা, কবিতাটা লেখছে আহসান হাবিব, এই কবিতার শেষের দুই লাইন পড়বেন, এইখানে আমাদের কিছু মানা নাই, এইখানে আমাদের কিছু মানা নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই, নিজেদের খুশি মতো পীর সাহেবরাও নিজেদের খুশি মতো কাহিনী বানায় আর ওই যে পীরের সঙ্গে লাগায়, লেখলো কি, ইব্রাহিম ইবনে আদম সেজদায় পড়ে গেল, আল্লাহ তোমার কাবা কই গেল? আল্লাহ কয় কাবা গেছে রাবেয়া বসরিকে আগাই আনার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা বাবার পালকি পাইছো, আল্লাহর কাবাটাকে পাইছে খাজা বাবার পালকি। ভাইরা আমার, আল্লাহর নবী মক্কা থেকে উমরা করার জন্য মদিনা থেকে উমরা করার জন্য মক্কার কাছে আসলেন, হুদাইবিয়া পর্যন্ত আসার পরে বাধাগ্রস্ত হয়েছিলেন, ঠিক কিনা? তিন দিন পর্যন্ত মক্কার লোকদেরকে বুঝাইলেন, কাজ হল না, শেষ পর্যন্ত চুক্তি হল, ওখান থেকে ফেরত গেলেন। আল্লাহর নবী সুদূর মদিনার থেকে এসে মক্কার কাছে আসলেন, তিন দিন পর্যন্ত অবস্থান করলেন। ওইখানে কাবা গেছিল? আল্লাহর নবীর জন্য কাবা গেল না, 1400 সাহাবায়ে কেরামদের জন্য কাবা গেল না। আর কাবা চলে গেছে কাকে আনতে? রাবেয়া বসরিকে আনতে। কি কাহিনী, নিজেদের খুশি মতো কাহিনী বানাই, মুখস্ত করেন, বাংলা বই দেখিলেন, ক্লাস থ্রি বাংলা বই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই আর পীর সাহেবের নামের সঙ্গে সংযোগ লাগাই। ভাইরা আমার, আমি একজনকে জিজ্ঞেস করলাম, বড় আলেম, যে ভাই কাবাদের চলে গেল রাবেয়া বসরিকে আনার জন্য, ওই সময় কাবার দিকে ফিরে যারা নামাজ পড়লো, তওয়াফ করলো, এগো তওয়াফের অবস্থা কি, নামাজের অবস্থা কি? একটু চিন্তা করে কাহিনী বানাই, মানে মানে বানাইলো, তো আসল কাবা যায় নাই, ছায়া কাবা গেছিল। আমি বললাম আগেরটা ভুলে গেছেন মনে হয়, কারণ আগে বললেন যে গিয়া কাবা পায় নাই, আর এখন বলেন ছায়া কাবা গেছে, তাহলে কাবা পাইল না কেন? আবার ভাইরা আমার, আমি বলতেছিলাম আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ, নবীজির আব্বার নাম। তাহলে মক্কার লোকের আল্লাহ বিশ্বাস না করলে আমাদের নবীর আব্বার নাম আব্দুল্লাহ হলো কি করে? আল্লাহ অবিশ্বাস করত, আবার দেবদেবীরও পূজা করত। আমাদের দেশের লোকের আছে না, মসজিদে গিয়ে জুমার দিন ভাষণ দেয়, ওয়াজ মাহফিলে ভাষণ দেয়, আবার মন্দিরে গিয়েও কি দেয়? হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলেয়া, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলেয়া, খোসরা হে আল্লাহ বিষয়ে তান বিনা নারাজ না হো। মক্কায় গিয়ে হজ করে, গঙ্গায় গিয়ে স্নান করে, মসজিদে গিয়ে বলে আল্লাহই সবকিছু, মোহাম্মদের আদর্শ মানলে বলে বাস সব ঠিক, আবার মন্দিরে গিয়ে বলে রামের আদর্শ মানলে সব শান্তি পেয়ে যাবে, আবার বৌদ্ধদের ওখানে গিয়ে বলবে কি, বুদ্ধদেবের আদর্শ মানলে সব শান্তি পেয়ে যাবে। এই যে বন্ডগুলো আছে ভাইরা আমার, এরাই প্রচার করে। মক্কার লোকের আল্লাহ মানত না, মিথ্যে কথা, আল্লাহ মানত, এইখানে গন্ডগোল না, গন্ডগোল লা ইলাহা মানে সব বাদ, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে মানতে হবে, আল্লাহ ই আছেন, আল্লাহ ও আর ই পার্থক্য। আমি আরো কিছু আয়াত দেখাই, ওরা যে আল্লাহ মানত, সুরায় যুখরুফের 87 নম্বর আয়াত বললাম, এরপরে দেখেন আরো আয়াত আছে, সুরায় যুখরুফের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি ওই মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লায়াকুলুন্না, তারা অবশ্যই বলবে, খালাকাহুন্না আল-আজিজুল আলিম, এক মহা পরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মক্কার কুফফাররা বিশ্বাস করত আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? আপনি আমি বিশ্বাস করি কাকে? এতে কোন পার্থক্য আছে? আরো সামনে আসেন, আল্লাহ তারা বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার লায়াকুলুন্না আল্লাহ, সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি আবু জাহেল আবুল হাবকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার, এবং কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্যকে, কে নিয়ন্ত্রণ করে চন্দ্র সূর্য চালায় কে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করে কে? তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চালায় কে? মক্কার কাফেররা বিশ্বাস করতে সব করে কে? এবারে বৃষ্টি দেওয়ার মালিক কে? সেটাও ওরা বিশ্বাস করত। সুরায়ে আনকাবুতের 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, হে নবী আপনি যদি মক্কার আবু জাহালুল আব্দেরকে মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করেন কে? লাইয়াকুলুনাল্লাহ, মক্কার লোকেরা বলবে সব করেন কে? তাহলে বোঝা গেল মক্কার লোকদের সঙ্গে আল্লাহ আছেন এই কথায় গন্ডগোল ছিল না, গন্ডগোল ছিল কোন জায়গায়? আল্লাহই আছেন, একমাত্র আল্লাহর হুকুম ই চলবে। ও ভাইজান, আমার জাতের আবু জাহেল আবুল হাবরা ওই মক্কার 360 মূর্তির জায়গায় যারা বর্তমানে বসে আছে, ওই মক্কার মূর্তি পূজকরা যে মূর্তি পূজা করত সেই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার, কিন্তু আমার সমাজে আমরাও যেই মূর্তি তৈরি করেছি জীবন্ত মূর্তি, সেই মূর্তিগুলো আল্লাহর হুকুমকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, ঠিক কিনা? আসুন আমি দেখাই এক এক করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমকে আলো দিয়েছেন, এই আলো তোমরা জ্বালাও, আল্লাহর বিধান এখানে পাওয়া যাবে, এই আলো জ্বালাইলে পরে ইফতিজিং থাকবে না, এই আলো জ্বালাইলে চোর থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, খুনাখুনি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে পরিষ্কার হুকুম দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, সূরা মায়দা 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওরা ধরা পড়লে হাত কেটে দাও, আইনটা কার? এই আইন আছে দেশে? এই আইন থাকলে আর চোর থাকতো দেশে? আজকে অনেকে মাহফিল শুনতে আসছেন তো ঠিকই, জানি না ঘরে তালা মেরে আসছেন কিনা, গিয়া যদি দেখেন যে ঘরে সব চুরি হয়ে গেছে, কইবেন যে হুজুরের মাহফিলে গিয়ে সর্বনাশ হয়ে গেছে আমাদের। ভাইরা আমার, আমি একটা সিলেটে বড় মাহফিলে পায়ে এক জোড়া দামি জুতা ছিল, ডায়াবেটিস রুগী তো ডায়াবেটিসের জুতা আছে আলাদা দামি জুতা, মাহফিলে উঠলাম স্টেজের পিছনে জুতাটা রেখে, নেমে দেখি জুতাটা নাই। আমার ভাইয়েরা সোনার বাংলার সোনার মদিনায় পার্থক্য দেখো, সোনার মদিনায় যখন আজান হয়ে যায় হাইয়া আলা সালা ডাক পড়ে গেল, স্বর্ণের দোকান পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কালো একটা পর্দা ঝুলিয়ে তারা চলে গেল, দোকান বন্ধ করার দরকার নাই, তালা মারার দরকার নাই, কোন চোরের আশঙ্কা নাই, আর সোনার বাংলায় মসজিদে জুতা নিয়ে গেলে জুতা খুঁজে পাওয়া যায় না, কেন পার্থক্য? পার্থক্য একটাই কারণে, ওই সোনার মদিনায় কোরআনের যদিও সব আইনগুলো নাই, আমি ওদের প্রশংসা করছি না, কিন্তু কিছু কিছু আইন আছে, চোরের হাত কাটার আইন আছে, ওইখানে চোরেরা জানে যদি স্বর্ণের দোকানে চুরি করি আমার হাতটা কেটে যাবে, দুনিয়ার কোনো শক্তি ফিরাইতে পারবে না। আর সোনার বাংলায় জানে হাত কাটার আইন তো বাতিল, এরপরে যে আইন আছে তাও যদি কি হয় যত বড় অন্যায় হোক, এমন কি ফাঁসির হুকুম হলে বড় প্রেসিডেন্ট পর্যন্ত মাফ করে দিতে পারে, ঠিক কিনা? খুন করলো আপনার ছেলেকে, মাফ করলো প্রেসিডেন্ট, কি জুলুম! আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুর আলামিন হুকুম করলেন, এই হুকুমটাকে যারা বাতিল করে দিল বর্বর আইন বলে, এটা বর্বর আইন, হাত কাটলে কেমনে চলবে? ও আমার জাতি, আল্লাহর হুকুমকে যারা বাতিল করেছে তারা মুসলমান থাকবে? আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের 3 দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল, চুরিটা করলো কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী, নামটাও আল্লাহর নবীর ছোট মেয়ের নামে, নাম ফাতেমা। আমার ভাইয়েরা মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার যদি হাত কাটা যায় ইতিহাস হয়ে থাকবে, মক্কার লোকদের বদনাম হয়ে থাকবে, এই জন্য তারা চিন্তা করলো আল্লাহর নবীর কাছে কি করে একটু সুপারিশ করা যায়, আইনটা পরিবর্তন করা যায়, বিকল্প আইন করা যায়। সবাই পরামর্শ করে, আল্লাহর নবীর পালক পুত্র ছিল জাহেদ, তার একটা পুত্র ছিল উসামা, আল্লাহর নবীর পালক নাতি, আদরের নাতি, সবাই গিয়ে নাতিকে ধরলো, তুমি একটু নবীর কানে কথাটা লাগাও। ওসামা বিন জায়েদ চিন্তা করলেন, আল্লাহর নবীর কানে কত কথাই তো বলি, এইটা বলতে অসুবিধা কি? আল্লাহর নবীর কানে কানে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, মক্কায় একটা চুরির ঘটনা ঘটেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নারী। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার যদি হাত কাটা যায় কুরাইশ বংশের নাক কাটা যাবে, বদনাম হয়ে যাবে, বিকল্প কোন ব্যবস্থা করা যায় কিনা? ইতিহাস পড়ুন, মুসলিম শরীফের সহি হাদিস, আল্লাহর নবীর কানে যখন কথাটা লাগালো আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ওহে মক্কার নেতারা, তোমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাচ্ছ? জেনে রাখো, যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন ওরা আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারণে। ইহুদি খ্রিস্টানরা বড় লোকেরা চুরি করলে হাত কাটত না, গরিবরা করলে কাটত। আমার উম্মতরা শুনে রেখো, এই চোরের হাত কাটার বিধান আমি তৈরি করি নাই, বিধান দিয়েছেন কে? আমার পরিবর্তন করার কোন ক্ষমতা নাই। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, জেনে রাখো আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণ নাই। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পরিবর্তন করা, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে বাদলাই আর একটা আইন তৈরি করা, এই ক্ষমতা কারো আছে? আল্লাহর নবী বললেন, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন, যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত, আল্লাহি লাউ আন্না ফাতেমা তা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আজকে যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম পরিবর্তন করা যাবে না, ঠিক কিনা? লা ইলাহা আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। আমরা কি আল্লাহর হুকুম মানছি? এটা আরো দু একটা দেখাবো, কোরআনের একটা আর দুইটা না, অনেকগুলো হুকুম এই জাতি পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, ও মেয়ে লোকেরা, পুরুষরা তোমরা পর্দা করো। কোরআন বলছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনুল করিম সূরা আযাবের 33 নম্বর আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়ে লোকেরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই বর্বর যুগের নারীদের মতো বেপর্দা হয়ে চলবে না। হুকুমটা দিলেন কে? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউযিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউযিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপর জেলবাব ঝুলিয়ে দেয়, পর্দার ঝুলিয়ে দেয়, এই পর্দার বিধান যদি বাস্তবায়ন করে। আল্লাহ তারা বলছেন, দালিকা আদনাই ওরাফনা ফালাই উজাইনা, তাহলে তাদেরকে কেউ টিজিং করতে পারবে না, তাদেরকে উত্তপ্ত করতে পারবে না, তাদেরকে কেউ জ্বালাতন করবে না, শীষ দিবে না, তাদেরকে কেউ ঢিলা ছুড়ে মারবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ তারা বললেন ফালাই উজাইনা, এই পর্দার জন্য যদি বিধান কায়েম করে দেওয়া যায় তাহলে আর টিজিং থাকবে না। আমার জাতি সর্বোচ্চ আদালত থেকে আইন করে দিল পর্দার জন্য বাধ্য করা, সুপ্রিম কোর্ট থেকে আইন জারি করেছে না? এখন যদি আপনি আপনার স্ত্রীকে পর্দার জন্য বাধ্য করেন, আপনার মেয়েকে পর্দার জন্য বাধ্য করেন, আর ওই স্ত্রী বা মেয়ে গিয়ে পুলিশে খবর দেয়, পুলিশ এসে তোমাকে হাত করা পড়াইয়া থানায় নিয়ে যাবে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন পর্দার জন্য বাধ্য করো, আমার জাতি বলল পর্দার জন্য বাধ্য করা যাবে না। আল্লাহর বিধানকে যারা বাতিল করে দিল তারা মুসলমান থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলা হচ্ছে, এই দাওয়াত নবী দিলেন সব খেপে গেল, আজকেও যদি এই দাওয়াত দেওয়া হয় খেপে যাবে কিনা? ও আমার পুরুষেরা, মেয়ে লোকেরা, আল্লাহ তাআলা উভয় প্রকার মানুষকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা চক্ষু ইবাদত করো, ওয়াকুল্লিল মুমিনাতে মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াইহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন নিজেদের চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াইহফাযনা ফুরুজাহুন্না। সূরা নূর 29 নম্বর থেকে 31 নম্বর পর্যন্ত পড়বেন তাহলে সব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বললেন চক্ষু নিচু রাখো, পর্দা করো। আর আমার জাতি বলল পর্দার জন্য বাধ্য করে মেয়ে লোকদেরকে নাকি পিছনে ফেলে দিয়েছে, মেয়ে লোকদেরকে শিখায় স্বামীর কথা মানবো না, কুরের ঘরে থাকবো না। আর পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে মেয়ে লোক কেন পারবে না? নারীদেরকে পর্দার বিধান ইসলাম ঠকিয়েছে, পুরুষে তালাক দিতে পারে মেয়ে লোক তালাক দিতে পারে না কেন? পুরুষকে ডবল সম্পত্তি দিল, অর্ধেক দিল মেয়েদেরকে কেন? এই সব শিখাইয়া শিখাইয়া তারপরে ইসলাম বিদ্বেষী বানানো হচ্ছে। আমার ভাইয়েরা উত্তর সবগুলো আছে, দিতে সময় লাগবে, একটু ইঙ্গিত দিয়ে যাই খালি, মেয়ে লোকেরা ভালো করে শুনো। পুরুষ যদি চারটি বিয়ে করতে পারে মেয়ে লোক কেন পারে না? ভাইজান, পুরুষের চারটা মেয়ে লোক বিয়ে করলো, ওই চারটা মহিলার সঙ্গে সহবাস করলো, চারটা স্ত্রীর ঘরে চারটা সন্তান হইল, সন্তানদের বাপের পরিচয় দিতে কোনো সমস্যা আছে? পক্ষান্তরে যদি কোনো মেয়ে লোক চারটা পুরুষকে বিয়ে করে আর ওই চারটা পুরুষের সঙ্গে মেলামেশা করলো, সন্তান কয়টা হবে? চারটা না একটা? একটা সন্তান হইল, ওই একটা সন্তান এবারে কাকে বাপ ডাকবে? বাপের পরিচয় খুঁজে পাওয়া যাবে? গন্ডগোল লাগবে, মারামারি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে চারটা বিয়ে করার জন্য অনুমতি দিয়েছেন, মেয়ে লোকদেরকে চারটা বিয়ে করার জন্য অনুমতি দেয় নাই। এবারে বলবেন তালাক দেওয়ার ক্ষেত্রে কেন পুরুষকে অধিকার দেওয়া হলো? ভাইজান, পুরুষের তালাক দিতে গেলে একটু চিন্তা করে, এই মহিলাকে তালাক দিলে আমার আর একটা বিয়ে করতে হবে, নতুন করে আবার বউরে নতুন খরচা অলিমা খাওয়াইতে হইবে, তারপরে মোহর দিতে হবে, এরপরে তালাক দেওয়ার পরে 3 মাস পর্যন্ত খোরপোর দিতে হবে, এরপরে সন্তানদের কি হবে, এতগুলো জিনিসকে চিন্তা করে তালাক দিতে সে ভেবে চিনতে তালাক দেয়। পক্ষান্তরে মেয়ে লোকদের মধ্যে চিন্তাগুলো মাথায় কম থাকে, ওরা হঠাৎ করে এক এক কাজ করে বসে। এজন্য যদি মেয়ে লোকদেরকে সরাসরি তালাক দেওয়ার জন্য হুকুম দেওয়া হতো, অনুমতি দেওয়া হতো, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে 100 বার তালাক দিয়ে ছাড়তো, ঠিক কিনা? আর এক একটা তালাক কত জানেন? এক একটা তালাক হলো তালাক আছে মতো, কি মতো? এক মেয়ে লোক তার স্বামীকে তালাক দিয়েছে, তোকে আমি 100 তালাক দিলাম, এক একটা তালাক তালাক আছে মতো। ভাইরা আমার, এইরকম তালাক দিয়ে তারপরে এবার হুজুর তালাশ করত কেমনে হিলা করান যায়, জায়েজ করান যায়। এই জন্য মেয়ে লোকদেরকে সরাসরি তালাক দেওয়ার জন্য পারমিশন দেয় নাই। তবে জেনে রাখো, ইসলামকে বুঝতে হবে, ইসলাম কিন্তু মেয়ে লোকের জন্য রাস্তা খোলা রেখেছে। যদি সত্যিকার অর্থে কোনো স্বামী অনুপযুক্ত হয় আর স্বামীর সঙ্গে থাকা সম্ভব না হয়, সেক্ষেত্রে মহিলাদের অধিকার আছে, ইসলামী আদালতে গিয়ে বিচার দিবে, বিচার দিলে পরে বিচারক শরিয়াতের পক্ষ থেকে হুকুম দেওয়া আছে নিজের ক্ষমতা বলে ওদের মধ্যে বিচ্ছিন্ন করে দিবে। তাহলে মেয়ে লোকের জন্য তালাক দেওয়ার ব্যবস্থা আছে, তবে সরাসরি নয়, বিচারকের মাধ্যমে। এবারে বলবেন সম্পত্তি, ভাইজান সম্পত্তির ক্ষেত্রে বিধান দিয়েছেন কে? সূরা নিসা 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন, হুকুম করছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? এই আইনটা আল্লাহর নবীও তৈরি করেন নাই, কোন মুফতি সাহেবের দায়িত্ব দেন নাই, সরাসরি আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন। ও ভাইজান, এই বিধানটাকে বাতিল করার জন্য একদল মুসলমান বিবৃতি দিল, বাতিল করার আন্দোলন করলো, মিছিল মিটিং করলো। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর বিধানকে যারা ভুল ধরেছে, বাতিল করার জন্য আন্দোলন করেছে, বিবৃতি দিয়েছে, মিছিল মিটিং করেছে, এগুলো মুসলমান না মুরতাদ? মুসলমান না কাফের? পরিষ্কার কাফের। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো বিধান চলবে না। যে আল্লাহ বিধান দেওয়ার মালিক, তিনি বিধান দিয়েছেন মেয়ের লোক অর্ধেক সম্পত্তির মালিক। কেন দিলেন অর্ধেক? মেয়ের লোকরা ভালো করে বুঝে নাও। মনে করুন আপনি এই বল্টু মিয়ার একটা ছেলে একটা মেয়ে, 3 লাখ টাকা রেখে বল্টু মিয়া মারা গেল, 1 লাখ টাকা রেখে। কোরআন অনুযায়ী ছেলে পাবে 2 লাখ, মেয়ে পাবে 1 লাখ? 1 লাখ। এবারে ছেলে আর মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেল, ছেলেটা বিয়ে করলো, 2 লাখ টাকা মালিক ছিল, 1 লাখ টাকা মোহরানা দিল স্ত্রীকে, এখন আছে কত? এরপরে যখন বউ ঘরে আনলো, ওই 1 লাখ টাকা মোহর তো চলে গেল আগে, থাকলো 1 লাখ। এখন স্ত্রী ঘরে এসে কয় যে তেল দাও, সোনো দাও, পাউডার দাও, শাড়ি দাও, ব্লাউজ দাও, এরপরে কত কিছু দাও, তরি তরকারি দাও, মাছ দাও, গোস্ত দাও, যত খরচ সরকার ছেলের। অপরদিকে ওর যে বোন বাগে পাইছিল কত টাকা? 1 লাখ। বিয়ে বসলো, বিয়ে বসে স্বামীর ঘরে গিয়ে তার স্বামীর থেকে মোহর পাইলো 1 লাখ। এখন এর কত? এরপরে তার কোন খরচা আছে? স্বামীর ঘরে চলে গেল, এখন থেকে তার নিজের খরচ পর্যন্ত স্বামী বহন করবে, ঠিক কিনা? ইসলাম বলে দিয়েছে স্বামীকে তুমি বহন করো। ও ভাইজান, তাহলে তোমাকে বোঝা গেল মেয়ে লোককে ইসলাম ঠকায় নাই, বরং অধিকার বেশি দিয়েছে, ঠিক কিনা? আমার জাতি আল্লাহর এই বিধানগুলোকে না বোঝার কারণে পর্দার হুকুম দিল কি জন্য? ও মেয়ে লোকেরা ভালো করে বুঝো, আল্লাহর নিয়ম হল যেই জিনিস যত মূল্যবান সেই জিনিস পর্দা দিয়ে কি করেন, ঢাকেন। তুমি দেখো কমলা কত সুন্দর ফল, পর্দা দিয়ে ঢাকা আছে কিনা? বাদাম খাইবা, পর্দা দিয়ে ঢাকা। কি সুন্দর বেদানা, লাল লাল দানা, পর্দা দিয়ে ঢাকা আছে কিনা? এরকম ভাবে নারী হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা নারীকে পর্দা করার জন্য হুকুম দিয়েছেন, যাতে সন্তান ভালো হয়, দানা ভালো হয়, বীজ ভালো হয়। ও ভাইজান, আপনি নতুন একটা বাড়ি করলেন, নতুন কলা গাছ লাগাইলেন, সুন্দর সুন্দর বড় বড় সাগর কলা হইল, চিন্তা করলেন এই গ্রামের লোকেরা কলা কিনে খাওয়ার মতো পয়সা নাই, বাজারে নিয়ে যায় রংপুরে, রংপুর বাস স্ট্যান্ডে নিয়ে বসলেন, এক এক করে বাস সব চলে গেল, আপনার কলা কেউ কিনে নাই। কারণ কি? আপনি কলাটা খাওয়ার জন্য, সুবিধা করার জন্য কলার ছোলাগুলো ফালাই দিয়েছেন, আশপাশের যত কলা ছোট কলা সবগুলো বিক্রি হয়ে গেল, কিন্তু তোমার বড় বাড়ির নতুন কলা, নতুন বাড়ির নতুন কলা, বড় কলা কেউ কিনতে আসে না। এবারে লোকটা ডাক দিল, ওই মেয়েরা তোমাদের কি হলো, কেন আমার কলা কিনছো না, নতুন বাড়ির বড় কলা, মিষ্টি কলা। লোকেরা বলল, তোমার কলার উপরে পর্দা নাই, ছোলা নাই, আরে তোমাদের খাবারের জন্য, সুবিধার জন্য আমি ছোলা ফেলে দিয়েছি। কই না, তোমার ওই কলায় ছোলা না থাকার কারণে ওতে মশা বসেছে, মাছি বসেছে, ওতে রোগ জীবাণু ছড়িয়েছে, ওই কলা খাইলে পরে পেট খারাপ হইবে, আমরা তোমার কলা বিনা পয়সা দিলেও খাইব না, তবে যদি পয়সা দিতে পারো ঔষধ খাওয়ার জন্য, তাহলে বিনা পয়সায় কলা খাইতে পারি। ও আমার মায়েরা বোনেরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোকদেরকে পর্দার বিধান দিয়ে বলেছেন, ও মেয়ে লোকেরা তোমাদেরকে বিয়ে করতে হলে পুরুষরা মোহর দিতে বাধ্য, মোহরানা দিতে হবে। ইসলাম বলে মোহর ছাড়া বিয়ে করা যাবে না। এরপরে সেই মেয়ে লোকেরা যখন পর্দা খুলে ফেলেছে, এখন আর মোহর তো দেওয়া দূরের কথা, মোহর দেওয়া ছাড়া উল্টে আরো পয়সা চায়, তাই কিনা? কয় যে টেলিভিশন দিতে হবে, মোহর দিতে হবে, উল্টা টাকা যৌতুক দিতে হবে। ও মুসলমান জাতি, এই যৌতুকের প্রথা মুসলমানদের মধ্যে ঢুকিয়েছে হিন্দুরা, এই যৌতুকের প্রথা ঢুকিয়েছে মুসলিমেরা। মুসলমানদের কাছে মা বোনদের দাম অনেক বেশি, এজন্য ইসলাম বলেছে পর্দা করতে হবে, পর্দায় যে মেয়ে লোকেরা থাকবে ওদেরকে পুরুষরা মোহর দিয়ে বিয়ে করবে। আর সেই পর্দা উঠে দেওয়ার পরে এখন ছোলা কলার মতো পর্দা চলে গেছে, এখন বিনা পয়সায় বিয়ে করতে চায় না। এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল, তখন আমি লালবাগ মাদ্রাসার ছাত্র, ঢাকায় রাস্তায় একবার মিছিল বের হলো, কি মিছিল? মেয়ে লোকেরা মিছিল বেশ করছে, বিনা যৌতুকে, বিনা যৌতুকে, বিয়া করো, বিয়া করো, নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে বিয়ে করো। ছেলেরা রাস্তা দুই পাশে কাজ, আইয়ে পড়ো, আইয়ে পড়ো। আমার ভাইয়েরা, যত মিছিল করো কোনো কাজ হবে না, বরং আরো তোমাদেরকে উত্তক্ত বেশি করবে। তুমি রাস্তায় বের হবা, তোমার জানলা সব খোলা, দরজা সব খোলা, ছেলেরা বসে থাকবে নাকি? ভাইরা আমার, এজন্য ইসলাম বলেছে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে, আর মেয়ে লোকদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে। পর্দার বিধান দিয়েছেন কে? এই পর্দার বিধান বাতিল করার ক্ষমতা কারো আছে? যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে বাতিল করে ফয়সালা দিল তারা মুসলমান আছে? এক একটা করে শুনুন। এমনি ভাবে সুদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপরে সূরা বাকারা 275 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর তোমাদের যত পাওনা সুদ আছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত বাকিয়া সুদ আছে, পাওনা সুদ আছে, সমস্ত সুদ বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। যখন আল্লাহ বলেছেন, যখন জানতে পেরেছো না জেনে যা করেছে সব মাফ, না জেনে সুদ খেয়েছ, আল্লাহ বলেন ফালাহু মা সালাফা, সব কিছু আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু জানার পরে যদি সুদ বর্জন করতে না পারো, আল্লাহ বলছেন ফাইল্লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সুদকে হারাম ঘোষণা করলেন, আমার দেশের আইনে সুদ হালাল না হারাম? হালাল। কেমনে? সরকার লাইসেন্স দিলে হালাল। সরকারের খাতায় সুদ হারাম কোন সময় জানেন? লাইসেন্স যদি না থাকে। গ্রামে মনে করেন অনেকে লাইসেন্স ছাড়া 10-20 টাকা সুদের টাকা দেয়, এটা সরকারের খাতায় হারাম, পুলিশ জানতে পারলে ধরে নিবে, কারণ সরকার ভাগ পায় নাই। কি পায় নাই? লাইসেন্স করা নাই, ভাগ পায় নাই। আর যদি লাইসেন্স করা হয় তাহলে ভাগ সরকার পায়, হালাল হয়ে যায়। যার কারণে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক, যত রকমের ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক বলো, সবগুলো সুদের কারবার করে কিনা? সুদ হালাল হইল কেমনে? সরকার লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, সুদ হারাম করেছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ রস করতেছিলাম। লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ওই সুদকে হালাল করার ক্ষমতার কারণ নাই। আমার জাতি বলল সুদের লাইসেন্স করে দিয়ে হালাল করে দিল, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হালাল করে দিল আর যারা মানল তারা মুসলমান থাকবে? শুধু পর্যন্তই নয়, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারে বিচার করান দিয়েছেন। কোরআন অবিবাহিত যদি হয়, আল্লাহ বলছেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ে আর ব্যভিচারী অবিবাহিত যদি হয় ওদেরকে জনসমক্ষে আনো, এরপরে ওদেরকে 100 দিরহাম মারো, আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। হুকুমটা কার? এই হুকুম দেশে কার্যকর আছে? আল্লাহর আইনকে বাতিল করলো। ও মুসলমান, কিসের মুসলিম দাবি করছো? এইগুলো তোমরা জানো না আর বলো না, সেই জন্য তোমাদেরকে কুফাররা কিছু বলে না। আর যদি জানতে, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, আল্লাহর বিধানকে বাতিল করা যাবে না। আল্লাহর বিধানকে যারা বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা মুসলমান না কাফের? ও মুসলমান, পরিষ্কার বুঝতে থাকো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি আর লটারি শয়তানের কাজ, অমুসলিমরা তোমরা থেকে বর্জন করো। হুকুম দিলেন কে? মদ হালাল না হারাম? হারাম করেছেন কে? আমার দেশের আইনে যদি মদের লাইসেন্স থাকে তাহলে হালাল। মদের সরকারি কারখানা আছে না? সরকারি কারখানা আছে, সেগুলো জায়েজ কেমনে হইল? সরকারি লাইসেন্স থাকলে মদ হালাল, লাইসেন্স না থাকলে হারাম। বাইরে আবার মূর্তি তৈরি করা, মূর্তি পূজা করা জায়েজ না হারাম? হারাম করেছেন কে? সূরা মায়দার 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাং সাবু, মূর্তির বেদি তৈরি করা হারাম, শয়তানের কাজ। অমুসলমান জাতি আজকে আবার কেউ ভাষণ দিচ্ছে, কয় যে আল্লাহর নবী নাকি মূর্তি পূজা করার জন্য হিন্দুদেরকে মসজিদের অর্ধেক খালি করে দিয়েছিল, এই জন্য মসজিদের অর্ধেক খালি করতে হবে। এটা কি ঠিক নাকি? এইগুলো একদল মিথ্যাবাদী আলেমরা শিখাই দেয়। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে তিনি এখন পর্যন্ত লোহার টুপিটা পর্যন্ত খোলেন নাই, লোহার পোশাক পর্যন্ত খোলেন নাই। আল্লাহর নবী মক্কায় খানা কাবার চাবি নিয়ে ডাকালেন, ওসমান ইবনে তালহা আল হাজামির কাছে চাবিটা ছিল, আল্লাহর নবী ডাকালেন, তালা খোলা হলো। আল্লাহর নবী কাবার ভিতরে ঢুকলেন, হাতে একটা বর্ষা নিলেন, এরপরে মূর্তির দিকে খোঁচা মারেন আর বলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আর মিথ্যা ধ্বংস হওয়ার বস্তুই বটে। এই বলে যখন তিনি মূর্তির দিকে খোঁচা মারতে লাগলেন, মূর্তিগুলো সম্পূর্ণভাবে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মূর্তি ভেঙ্গে পরিষ্কার করে দিলেন। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মূর্তি ভেঙ্গেছিলেন না গড়েছিলেন? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথমে তিনি ওই মূর্তি পূজকদের থেকে আলাদা হয়ে গেলেন, কিন্তু চিন্তা করলেন যে আসলে আল্লাহটা কে? আমার জাতি হিন্দু, আমার জাতি মূর্তি পূজা করে, নিজে হাতে মূর্তি তৈরি করে, এবারে আমার আসলে রবটাকে? কোরআনে অনেক লম্বা কাহিনী আছে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বাল হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রাতের আধার নেমে আসলো, অন্ধকার ছেয়ে গেল, আকাশের তারকার দিকে তাকিয়ে দেখলেন মিটমিট করে হাসছে, মনে মনে বুঝলেন এই তারকা বুঝি আমার রব, হাযা রব্বি। ফালাম্মা আফালা, যখন তারকা ডুবে গেল, তখন তিনি বললেন, কালা ইন্নি লা উহিব্বুল আফিলিন, লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস ডুবে যায় সেই জিনিস আমার রব হতে পারে না। আবার যখন পূর্ণিমার চাঁদ দেখলেন, তিনি খুশি হয়ে গেলেন, ফালাম্মা রাত রাস শামসা রাল কামারা বাযগান, যখন সূর্যচন্দ্রকে দেখলো আলোক উজ্জ্বল চন্দ্র, কালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন চন্দ্র ডুবে গেল, সঙ্গে সঙ্গে তিনি বললেন, কালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমি দাল্লিন, আমার রব যদি আমাকে হেদায়েত দান না করেন, আমাকে পথের দিশা না দেন, আমি গোমরা হয়ে যাব, পথ ভ্রষ্ট হয়ে যাব। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো খাজা বাবা, না কোনো পীর বাবা, না ল্যাংটা বাবা। পীরেরা লেখছে বইতে, কয় যে পীর ধরা ফরজ। কি লেখছে? পীর ধরা ফরজ। ফরজ বিধান দেওয়ার মালিক কে? পীরেরা তৈরি করলো কোথেকে? আর এটা যেমন তেমন পীর লেখে নাই, সব পীরের বইতে আছে। চরমোনাই পীর সাহেবের বই আছে, মাওয়াজে সাকিয়া, এই বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর লাইনে আছে। কারো সন্দেহ হলে বইটা কিনবেন ওদের যে কোনো লাইব্রেরি থেকে। আমার ভাইয়েরা তারপরে লেখছে, কারো যদি দুইজন পীর হয়, দুই পীরে তোমাকে দুই ডানা ধরে বেশ দিনে যাবে, কোনো অসুবিধা নাই। মাওয়াজে সাকিয়ার 55 পৃষ্ঠার শেষ লাইনে, প্রথমে উর্দুতে তারপর বাংলা লেখছে, দো পীর দো ডানা পকর কে তুঝে বেস্ট মে লে জায়গা কুই হরজ নেই, তোমার দুইজন পীর থাকলে দুই পীরে তোমার দুই ডানা ধরে যাবে, এস্তিনে দেওয়ার কোনো অসুবিধা নাই। যারা বলেন নাউজবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এ পর্যন্তই নয়, আমিও বলি পীর ধরা ফরজ। কিরকম জানেন? যেমন চোর ধরা ফরজ। চোর ধরা কি? কারণ চোরে চুরি করে একজন ব্যক্তির মাল চুরি করলো, আর ওই পীর সাহেবের যা খেলাফতার বায়াত নেয়, জানেন এটা কত বড় জিনিস? এই খেলাফত বায়াতটা মুসলমানদের একটা বড় সম্পদ, এইটা ছিল রাষ্ট্রীয় সম্পদ। মুসলমানদের ঐক্য বজায় রাখার জন্য আল্লাহর বিধান হলো মুসলিমদের একজন লিডার থাকবে। কজন লিডার থাকবে? একজন ইমাম থাকবে। ওই একজন ইমাম মুসলিমদের থেকে বায়াত নিবে, কোন দল তৈরি করা যাবে না। কি দল? এখন দেখবেন ইসলাম কায়েমের জন্য বাংলাদেশে দল অনেকগুলো আছে না, এরপরে পীরদের দল কি একটা না দুইটা? চরমনায় পীরের প্রত্যেকটা বইতে লেখা আছে বাবারা তরিকা 126টা, কয়টা? এর মধ্যে চিস্তিয়া সাবিরের তরিকা একবার শর্টকাট। শর্টকাট কি চিস্তিয়া সাবিরের তরিকা না আল্লাহ রসুলের তরিকা, কোনটা? এরপরে সুফি দর্শন নামে একটা বই আছে, এটার মধ্যে লেখছে তরিকা 350। কত? আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও মুসলমানেরা, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো, ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। কোরআনে আরেকটা আল্লাহ বলছেন আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, খবরদার তোমরা দিন কায়েম করবে আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েম করবে, কিন্তু এবারে বিচ্ছিন্ন হবে না, পরস্পর দলাদলি করবে না। আল্লাহ বললেন দলাদলি করবে না, এজন্য বললেন তোমাদের একজন ইমাম থাকবে, ওই একজন ইমামের কাছে বায়াত দাও, তাহলে তোমাদের দুনিয়ার কোনো শক্তি ক্ষতি করতে পারবে না। মুসলমান জাতি, যার ফলে আল্লাহর নবীর মৃত্যুর পরে গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা ছিল কয়জন? নাম কি? আবু বকর সিদ্দিক। আজকাল তো খলিফা যদি জিজ্ঞেস করি, প্রশ্ন দেয় পরীক্ষায়, খলিফা তার জন্য নাম লাগবে, হয়তো চার পীরের খলিফার নাম লাগবে, আর নইলে চারটা দর্জির নাম লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই খলিফা ছিল মুসলমানদের একজন, এরপর আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, খলিফা কয়জন? আল্লাহর নবী বলছেন, ও মুসলমান শুনে রেখো, মিশকাতের হাদিস বাবুল ইমারাতে আল কাজা, বাংলা মিশকাতের 7 নম্বর খণ্ডের ভিতরে আছে, আর মুসলিম শরীফে হাদিসটা আছে। আনাবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বুয়িয়া লিখলিফাতাইনি, আল্লাহর হাবিব ফরমান, যদি দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়, একজন খলিফা থাকবে, একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা যদি গজায় তোমাদের থেকে বায়াত নেয়, ফাতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের দ্বিতীয় খলিফাটাকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো। কথাটা কি আমার না আল্লাহর রাসূলের? হাদিসে পাইলে কথাটা কি আমার না রাসূলের কথা? এরপরে যদি কেউ আজকে এই বক্তব্য বিকৃত করে বলে জসিম সাহেব বক্তব্য দিয়ে গেছেন যে সমস্ত পীরদের কতল করতে হবে, কথাটা কি মিথ্যা হবে কিনা? ভাই দাঁড়া, আমি বলি নাই, আল্লাহর রাসূল বলেছেন, আমি রেফারেন্স দিয়েছি, যদি না পাও তাহলে আমাকে ধরবা, আর পাইলে পরে তোমার দুশ্মনী আমার সঙ্গে না, কার সঙ্গে? মদিনাওয়ালার সঙ্গে দুশ্মনী। মদিনাওয়ালা বলেছেন ইযা বুয়িয়া লিখলিফাতাইনি, একজন খলিফা থাকা অবস্থায় মুসলমানদের যদি একজন লিডার থাকবে, একজন নেতা থাকবে, একজন আমির থাকবে, একজন থাকা অবস্থায় যদি আরেকজন গজায়, ফাতুলুল আখিরা মিনহুমা, তোমরা দ্বিতীয়টাকে কতল করে ফেলো, এই খলিফা হবে ইমাম। আল্লাহর নবী বুখারী হাদিসে বলেছেন, বাবুল জিহাদের মধ্যে আছে আল ইমামু জুন্নাতুন, ইমাম হলো ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে থেকে যেমন মুসলমান যুদ্ধ করো, ওই রকম ইমামের নেতৃত্বে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে। এইটা যদি করতে পারো তাহলে তোমাদের আর কোনো ভয় নাই, দুনিয়ার কোনো শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আজকে তোমরা বসনিয়াতে মার খাচ্ছ, চেচনিয়ায় মার খাচ্ছ, ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে, ও ইহুদিরা মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, মুসলমান শিশুদেরকে ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটা ঝাঁঝরা করে ফেলছে। ও মুসলমান জাতি, লজ্জা করা উচিত তোমাদেরকে, ইরাকের বুকে হামলা করার পূর্বে অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদের হত্যা করলো, লক্ষ লক্ষ মুসলমানদেরকে বোমা হামলা করে পঙ্গু করলো, হত্যা করলো। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে কার্পেট বোমা হামলা করা হলো, মুসলমানদেরকে উলঙ্গ করে তারা পিরামিড তৈরি করেছে, মুসলমানদের মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে। শুধু এ পর্যন্তই নয়, আপনারা জানেন এই মাত্র গত সপ্তাহের ঘটনা, আমেরিকার সৈন্যরা আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করে, শুধু হত্যা করে ইচ্ছা নাই, হত্যা করে ওদের মুখে পেশাব করে দিয়েছে, ঠিক কিনা? গোটা দুনিয়া দেখলো, ও মুসলমান জাতি, আজকে যেমন কুফফার আছে, আগের যুগেও ছিল, আল্লাহর নবীর যুগেও কাফের ছিল, মুসলমান ছিল, মুসলমান এখন সে বেশি দিন কম ছিল, কিন্তু ইতিহাস পড়ো সেই কম মুসলমানদেরকে কেমনে ভয় করত। হাজ্জাজ ইবনে ইউসুফের যুগে তৎকালীন রোম সম্রাটের দরবারে একজন মুসলমানের গালে থাপ্পড় মেরে উল্লাস করছিল, মুসলমানটা ওইখানে বসে চিৎকার মেরে বলছিল, ওহে মুসলমানদের খলিফা হাজ্জাজ ইবনে ইউসুফ, তুমি খলিফার মসনদে বসে আছ আর আমি মুসলমান অপরাধে মুসলমান হওয়ার অপরাধে আমাকে রোমের সম্রাটের দরবারে থাপ্পড় মেরে উল্লাস করছে আনন্দ করছে, আল্লাহর দরবারে কি জবাব দিবে তৈরি হয়ে থাকো। ওইখানে মুসলমানদের গোয়েন্দা ছিল, হাজ্জাজ ইবনে ইউসুফের কানে পৌঁছালো, হাজ্জাজ ইবনে ইউসুফ খবর শোনা মাত্র ঘুম হারাম হয়ে গেল, সমস্ত গোয়েন্দা বিভাগের লিডারদেরকে ডাকলো, নেতাদেরকে ডাকলো, আর ওই কমান্ডারদেরকে ডেকে বলল যেভাবে হোক না কেন যত টাকা লাগে অর্থ লাগে পয়সা লাগে সব তোমাদের জন্য খুলে দেওয়া হলো। ওই রোমের দরবারে বসে যেই মুসলমানের গালে কাফের থাপ্পড় মেরেছে ওই মুসলমানকে উদ্ধার করতে হবে, আর যেই কাফেরটা থাপ্পড় মেরেছে ওই কাফেরটাকে অপহরণ করে আনতে হবে। বহু চেষ্টা করার পরে মুসলিম গোয়েন্দা সফল হলো, ওই কাফেরকে ধরে আনা হলো, মুসলিমকে উদ্ধার করা হলো। এবার হাজ্জাজ ইবনে ইউসুফ দরবারে লোক জমা করলো, এরপরে মুসলিমকে বলল ও মুসলমান ভাই, রোমের দরবারে বসে যেই কাফের তোমার গালে থাপ্পড় মেরে উল্লাস করেছিল ওই তোমার সামনে বসা আছে, তুমি থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও, খলিফার আদেশ থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও হলো। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছিল ওহে আল্লাহর দুশমন কাফের, আমি তোকে হত্যা করব না, আমি তোকে কোন নির্যাতন করব না, আমি তোকে নিরাপদে রোমের দরবারে পৌঁছার ব্যবস্থা করে দিচ্ছি, তুই রোমের সম্রাটকে গিয়ে জানিয়ে দিবি, এই বার্তা পৌঁছে দিবি, মুসলমানদের গাল থাপ্পড় খাওয়ার জন্য হয় নাই, মুসলমানদের গালে থাপ্পড় মারলে মুসলিম জাতি তার বদলা নিয়ে ছাড়ে, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোমের দরবার পর্যন্ত ব্যবস্থা করছি। যারা বলেন সুবহানাল্লাহ, মুসলমানদের আজকে সেই মুসলমান এখনো আছে, ওই মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে কুকুরের মতো টেনে হেঁচড়ে তারপরে পেশাব করে দিচ্ছে ও মুসলমান জাতি। সেজন্য বলছে আজকে সেই একজন লিডার থাকতো যদি আর বায়াত নিত, তাহলে গোটা দুনিয়ার কাফের ভয় পেয়ে যেত। ইতিহাস পড়ো, আল্লাহর নবী ওই যে বললাম উমরা করার জন্য মদিনার থেকে রওনা হয়ে আসলেন, মক্কার কাছে হুদাইবিয়া পর্যন্ত এসে বাধাগ্রস্ত হলেন, আল্লাহর নবীর সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম রয়েছে, আবু বকর ওমর ওসমান রয়েছে, আল্লাহর নবী ওসমানকে বললেন মক্কায় যাও, মক্কায় গিয়ে লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, মারামার করতে আসি নাই, মক্কার লোকদেরকে বুঝাও উমরা করে আমরা মদিনায় ফিরে যাব, তোমাদের কোনো ক্ষতি করব না। আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন, ওসমান মক্কায় ঢুকে গেল, কোনো ভয় নাই, আল্লাহর নবী পাঠিয়েছেন কোনো ভয় নাই, মুসলমান মুসলমানদের আমির আছে, লিডার আছে, কোনো ভয় নেই। ওসমান যখন মক্কায় চলে গেলেন, মক্কার লোকেরা খবর পাইল, তারা বলল এইবার একটা মোক্ষম সুযোগ, মুসলমানদের লিডার মুহাম্মদ আমাদের ধর্মকে গালমন্দ করে, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে, এখন নিজে অন্য ধর্ম প্রচার করছে, এইবারে মোক্ষম সুযোগ আমাদের বাড়ির কাছে এসেছে, তাকে সহ হত্যা করে দিলে সবগুলো একেবারে ঝামেলা শেষ হয়ে যাবে। এই জন্য কোরবানির সময় যেরকম ছুরি ধার দেয় মক্কার লোকেরা, ওই রকম ভাবে তরবারি ধারাচ্ছিল, তবে একটু চিন্তা করলো যে আগে দেখি মুসলমানদের শক্তিটা কেমন, অ মুসলমান শক্তি যদি দেখটা দেখাতে পারো এখনো কুফফাররা ভয় করবে। আল্লাহর নবীর শিবিরে সেজন্য খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখা যাক ওসমান হত্যার খবর শুনে মুসলমানদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়। ইতিহাস পড়ো, আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, ওই 1400 সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বের হয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। এই বলে নবী হাত রেখে দিলেন আর বললেন আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় আর ফিরে যাব না, কে কে রাজি আছো? ও মুসলমান জাতি, একজন মুসলমানের জন্য আল্লাহর নবী বায়াত নিচ্ছেন, ওই বায়াত তো আছে, এখনো আছে, বায়াত কোরআনে আছে, হাদিসে আছে, আর এইগুলো দিয়ে পীরসাহেবরা দলিল দেয় আর বায়াত করায়। বায়াতটা আজকে ভালো করে বুঝে নেন, বায়াত চিন্তাই হয়ে গেছে, আমি সেজন্য বলেছি বায়াত তো আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আমি অস্বীকার করছি না, কি জন্য আছে দেখুন, আল্লাহর নবী হাত রেখে দিলেন, পর্যায়ক্রমে ১৪০০ সাহাবায়ে কেরাম হাত রেখে বায়াত করলো, এরপরে ওসমানের হাত হিসাবে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে দেখে রেখে তারপরে বায়াত নিলেন। এরপরে সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, পরিষ্কার হয়ে গেল এই বায়াত কোন পীর মুরিদের বায়াত ছিল না, কি সুন্দর বায়াত, নাই বায়াত কিয়া মাইনে সাব্বুরি বাতুন সে আর সাব্বুরি কামু সে উপর তরিকায়ে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কে আই মেরে আল্লাহ মেরে উস তরিকাকে নিয়ামত গুনো সিব কর, এরকম করে না পীরদের বায়াত। বিশ্বাস না করলে চরমনায় বিশ্বাস বই, আমি ছোট মোটো পীরের দিই না, চরমনায় পীরের বই আছে, ভেদে মারিফাত মালসাকে ওর মধ্যে আছে এগুলো সব, উর্দুতে লেখছে আবার। ভাইরা আমার, আল্লাহর নবী কি চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া বায়াত নিয়েছিলেন? এই পীরদের জন্ম হয়েছিল সময় আসতেছে একটু পরে আলোচনা, এমন আলোচনা অন্য আলোচনা করছি। আল্লাহর নবী বায়াত নিলেন, কিসের বায়াত শুনুন, সাহাবায়ে কেরাম কি বলেছেন বুখারীর কিতাবুল মাগাজিতে ২৮টা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের বদনের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো, জিহাদ করে যাব। এই বায়াত হয়ে গেল, এবারে মক্কায় খবর পৌঁছে গেল, বায়াতের খবর চলে গেল। এই বায়াত শুধু মক্কায় পৌঁছে নাই, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। কোরআনুল কারীমের সূরায়ে ফাতার ১০ নম্বর আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, যখন তারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। খালি বায়াতের আলোচনা না, গাছের নিচে বসে গাছের আলোচনা আসছে কোরআনে, কি গুরুত্বপূর্ণ বায়াত। আল্লাহ বলছেন আল্লাহ খুশি হয়ে গেছেন, শুধু খুশি হয়ে গেছেন এবলি ক্ষান্ত করেন নাই। এবারে সূরায় ফাতার ১০ নম্বর আয়াত পড়ুন, সেখানে আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, হে নবী যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, ওরা সরাসরি আল্লাহর হাতে বায়াত করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কে বলেছেন? বায়াত পাওয়া গেছে না? এই বায়াত হওয়ার পরে খবরটা কি হলো শুনুন, এই বায়াত হয়ে যাওয়ার পরে মক্কার লোকেরা বুঝতে পারল এই লোকদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। এবারে সুর নরম করলো, তরবারির ধার দেওয়া বন্ধ হয়ে গেল, এবারে সন্ধি করার জন্য তারা চলে আসলো, প্রস্তাব হলো সন্ধির, সন্ধি হলো আল্লাহর নবী এইবার ফিরে যাবে, তারপরে বছর সমরা করবে। ও আমার ভাইরা, আজকে যদি সেই রকম একটা বায়াত হইত, এই বাংলাদেশে ৩ লক্ষের মতো মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার তালেবে এলেম, ছাত্র শিক্ষক, লক্ষ লক্ষ মুসল্লি, এই সব দলের যদি একজন লিডার থাকত, দল বাঁধ ভেঙে দিয়ে সমস্ত মুসলিমদের একমাত্র পরিচয় আমরা মুসলিম, আমাদের দলের নাম ইসলাম, সংবিধান কোরআন এবং সুন্নাহ, এই স্লোগান নিয়ে ময়দানে অবতীর্ণ হতো, একজন লিডারকে বয়াত দিত, এরপরে রাজপথে নেমে যেত আর বলতো আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিনে কোরআনকে সংবিধান পাব না আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, এই বলে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ত, ট্যাঙ্কের গোলা চালিয়ে দাও আমরা নীরব হব না, আমাদেরকে শহীদ করে দাও আমরা ময়দান ছাড়ব না, এই জাতির সংবিধান কোরআন ছাড়া আর কিছু হতে পারে? কিন্তু ইহুদি খ্রিস্টানরা বহুত চালাক, সেই মুসলমানদের ঐক্যের প্রতীক খেলাফত বায়াত থেকে নিয়ে গেছে ওরা। খ্রিস্টানদের দুনিয়ার সমস্ত খ্রিস্টানদের নেতা কয়জন, পোপ কয়টা, ভ্যাটিকানের রোমান রোমের ভ্যাটিকানের পোপ কয়জন, একজন, একটা মরলে আবার দুনিয়ার খ্রিস্টানরা ওখানে সমবেত হয়ে তা বারাকটাকে বানায়, আর মুসলমানদের সেই খেলাফত বায়াতটাকে ওই রাষ্ট্রীয় পর্যায়ের থেকে জাতীয় পর্যায় থেকে ছিনতাই করে দিয়ে ওরা পীর মুরিদির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন এক এক পীরের 100-200 খলিফা, বাংলাদেশে এমনও পীর আছে তার 650 খলিফা লেখা আছে বইতে, কয়শো 650 নাম বলবো? বললে তো মুশকিল, এরা অনেক বড়। পরে আমাদের হামলা করে, জানেন না রংপুরে আমাকে হামলা করছিল, সারা বাংলাদেশে আমার বাবা হামলা করে, কারণ আমি বলি এই পীরেরা চোর চুরি করে, খালি ব্যক্তির গরু চুরি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে, আর পীর সাহেবরা চুরি করেছে মুসলিম জাতির ঐক্যের প্রতীক, মুসলিম জাতির নেতৃত্বের প্রতীক, মুসলিম খিলাফতকে চুরি করে তারা পীর পর্যায়ে ঢুকিয়ে দিয়েছে, ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দিয়ে পীর প্রথা চালু করে মুসলমানদের মধ্যে দলে দলে বিভক্ত করেছে, মুসলমানদের টুপি ভাগ করেছে, পাগড়ি ভাগ করেছে, টুপির কালার ভাগ করেছে কিনা, এক এক পীরের এক এক টুপি, কারো পাঁচকল্লি টুপি, কারো গোল টুপি, কারো পাঁচকল্লি আর কারো লম্বা দোতলা টুপি, এইভাবে ভাগ করেছে ভাইরা আমার। সেই জন্য বলেছি চোর ধরা যেরকম ফরজ, পীর ধরাও কি? এখন বুঝছেন পীর ধরা ফরজ কি? আমি বলছি ইমান না, এ মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ চুরি করেছে। আল্লাহর নবী বলেছেন আল ইমাম উজ্জুন্নাতুন, এই বয়াত থেকে তওবা করে মুসলমান, এই বয়াত ইসলামে নাই। বলবেন যে আল্লাহ নবী তো ইসলাহের বয়াত নিয়েছেন, হ্যাঁ নবী বয়াত নিতে পারেন, মুসলমানদের ইমাম থাকবে একজন, তিনি আপনার যুদ্ধের বয়াত নেবেন, ইসলাহের বয়াত নেবেন, কিন্তু একটা প্রমাণ দেখাও নবী ছাড়া খলিফা ছাড়া অন্য কেউ বয়াত নিয়েছে কি, এখন প্রমাণ আছে ভাইরা আমার? এইভাবে মুসলমানদের ঐক্যের নষ্ট করে দেওয়া হলো। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, ওই সময়কার সবচেয়ে বড় শক্তি সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে তবুকের যুদ্ধে, আল্লাহর নবী নাম নিচ্ছেন, সাহাবায়ে কেরাম দলে দলে নাম লেখাচ্ছেন, এই সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে নিবেশ করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার ঘরে আমার সন্তানগুলো আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার স্বামী আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার পরিবারের যুদ্ধে যাওয়ার মতো আর কোন পুরুষ বেঁচে নাই, ইয়া রাসূলুল্লাহ আমার এই দুধের সন্তানটাকে আপনি মেহরবানি করে কবুল করুন। আল্লাহর নবী বলছেন ও মহিলা সাহাবী আমি যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নয়, তোমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, উঠে বসতে পারবে না, ঘোড়ায় বসে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, এই সন্তান নিয়ে করবটা কি? আল্লাহর নবীর এই কথা শুনে ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, কিন্তু আমি জানি আমার শিশু তীর খেতেও তো পারবে, আমার শিশু ঢাল ঘোরাতে না পারলেও ঢাল হতেও তো পারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন, আমার সন্তান ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি, জয় বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান মায়েরা বোনেরা আজকে আমেরিকা কেন মুসলমানদেরকে ভয় করে না, ওরা ওই মুসলমানদেরকে দেখে নাই, ওরা মুসলমান মনে করে যেই মুসলমান ওদের দেশের ভিসা পাওয়ার জন্য ওদের দূতাবাসগুলোর সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, ওরা মুসলমান মনে করেছে ওই লোকগুলোকে যারা ওদের দেশে গিয়ে ওদের গাড়ি পরিষ্কার করে, জুতা পরিষ্কার করে, ওরা মুসলমান মনে করেছে ওদের দেশের সাদা চামড়ার মেয়েদেরকে দেখে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আই লাভ ইউ বলে। ও মুসলমান, ওরা আসল মুসলমানদেরকে দেখে নাই, যেই মুসলমান এখন তৈরি হয়েছে, যেই মুসলমানরা আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে ব্রিটেনের নাগরিকত্ব ছেড়ে দিয়ে ওই মজলুম মুসলমানদের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানে গিয়ে, পাহাড়ে পর্বতে গিয়ে, ওই মুসলমানরা যারা ওদের দেশে থাকা দূরের কথা, ওদের মেয়েদেরকে বিয়ে করা দূরের কথা, যেই সাদা চামড়ায় শেরেকার কুফুর আছে ওই সাদা চামড়ার মেয়েদের দিকে বিয়ে করা তো দূরের কথা, নিক্ষেপ করতে রাজি না, ঠিক কিনা? সেই যুবকেরা তৈরি হয়েছে, ও মুসলমান ভয় করলে চলবে না, তোমরা ভয় পেও না। আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করে তখন বর্তমান আমেরিকার চেয়ে ক্ষমতা বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। আমেরিকার ক্ষমতা বেশি ছিল, মুসলমান তখন দুর্বল ছিল, একটা জায়গায় যুদ্ধ করেছে। আর এখন আমেরিকা নিজের দেশের 1,00,000 সৈন্য ছাটাই করছে, ঠিক কিনা? ওদের দেশে অভাব দেখা দিয়েছে, আর মুসলমানদের সংখ্যা এখন কমছে না বাড়ছে? কেমনে বাড়লো? আগে যুদ্ধ করেছে শুধু আফগানিস্তানে, এরপরে যখন তারা ইরাকে হামলা করলো, মুসলমান সেখানে যুদ্ধ শুরু করেছে, বসনিয়া যুদ্ধ করেছে, চেচনিয়ায় করেছে, কাশ্মীরে করছে, আরাকানে করছে, বিশ্বের যেই জায়গায় কুফর চ্যালেঞ্জ করছে মুসলমান সেই জায়গায় তাদের মোকাবেলা করছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা আজকে সেজন্য তারা ইরাক থেকে পালিয়েছে, কালকে আফগানিস্তান পালাবে, এরপরে আফগানিস্তান থেকেই নয় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে মুসলিম জাতি আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত দখল করবে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু শর্ত একটাই, আগে মুসলমানদের দল ভেঙে দিয়ে, সব খানকা মানকা ভেঙে দিয়ে, বাপ এই যে খানকার বয়াতকে বাদ দিয়ে বয়াত আসবে একজন মুসলিমদের লিডারের কাছে, কার কাছে আসবে? এইরকম যখন একজন আমিরুল মুমিনীন হবে, এক মোল্লা উমরের ভয়েতে থরথর করে কাঁপছে, আর এইরকম যদি গোটা বিশ্ব মুসলিমদের একজন মোল্লা উমর আমির হয়, তাহলে বুশ ওই এক ওসামা বিন লাদেনের ভয়েতে 36,000 ফুট উপরে গিয়ে দাঁড়িয়েছিল, আর এই মুসলমানদের ভয়েতে আটলান্টিকে ডুব দিতে পারে মারা যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ রবি বয়াত নিচ্ছেন, মা বোনরা বয়াত করছে, নাম পেশ করছে, মহিলা নিজের দুধের সন্তানকে পেশ করছে। এই দৃশ্য যখন দেখল রোমের গোয়েন্দারা, তারা গিয়ে রোমের সম্রাটকে জানিয়ে দিল, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃস্বপ্ন দেখো না, মুসলমানদের বিরুদ্ধে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোমের সম্রাট জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি? ওর 3,00,000 সৈন্য প্রস্তুত ছিল, মুসলমানদের ছিল মাত্র 30,000। ভাইয়েরা আমার, রোমের সম্রাট জিজ্ঞেস করলো, ওদের কি সৈন্য আমাদের চেয়ে বেশি? না, সৈন্য তোমার চেয়ে অনেক কম। বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি? না, অস্ত্র ওদের কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? কয়ে না, শক্তি ওদের গায়ে কোথেকে? ওরা খায় শুকনো রুটি আর খেজুর। রোমের সম্রাট রাগ করলেন, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ? কেন আমার সাহস ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলেছিল, রোমের সম্রাট জেনে রাখো, হতে পারে অস্ত্র তোমার কাছে বেশি, সৈনিক তোমার কাছে বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ডরতে নহীঁ দুনিয়া মে মুসলমানো কে শীশে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে। ওই রোমের সম্রাট ভয় পেয়ে গেল, শেষ পর্যন্ত চুক্তি হয়েছিল। আমার ভাইয়েরা, এরকম যদি আজকেও মুসলমানদের এই শক্তি থাকত, তাহলে মুসলমানদেরকে ক্ষতি করার কেউ সাহস করতে পারত? ইসরায়েল একটা রাষ্ট্র, ইহুদি মাত্র 70,00,000 ইহুদি, কত লাখ ইহুদি? 150,00,000 মুসলমান পেশাব করে দিল, রাষ্ট্র বেঁচে যায়, ঠিক কিনা? ইহুদি আজকেও আছে, নবীর যুগেও ছিল, ওমরের যুগেও ছিল। ইতিহাস পড়ুন, ওমর বিন খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় খয়বরের থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন। ইহুদি নেতা ওমর ইবনুল খাত্তাবের দরবারে গিয়ে ভিক্ষা চাচ্ছে, ওমর তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য পারমিশন দিয়েছিলেন, কেন আমাদেরকে বহিষ্কার করছো? ওমর বলেছিলেন, ওই আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন আমি জানি, সেদিন নবী বলেছিলেন তোমাদেরকে ওই দিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হল যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে এইখান থেকে বহিষ্কার করা হবে। এবং ইহুদি, তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন এইখান থেকে তোকে এত দূর যেতে হবে, তোকে নিয়ে তোর উঠ হাঁপাতে হাঁপাতে ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, কাল পর্যন্ত যে ইহুদি মুসলমানদের দরবারে একটু আবাসস্থলের জন্য ভিক্ষা করেছিল, আজকে সেই ইহুদি কেন মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে? কারণ একটাই, মুসলমান আল্লাহর দিন থেকে সরে গেছে, মুসলমানদের ঐক্য ভেঙে গেছে, মুসলমানদের খেলাফত ব্যবস্থা চিন্তাই হয়ে গেছে। আল্লাহর নবী যেই সম্পদ আমাদের দিয়ে গেলেন সেই সম্পদ আজকে হাত ছাড়া হয়ে গেছে। সেজন্য মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিসসালাম এবারে পরিষ্কার বুঝতে পারলেন, কালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব যদি আমাকে হেদায়েত না করেন, বোঝা গেল কোন পীরের ক্ষমতা নেই হেদায়েত দেওয়া, পীরের অধিকার নেই বায়াত দেওয়া, কি ক্ষমতা! কয় পীর মুরিদের অন্তরে সব দেখে, পীর হলো মুরিদের অন্তরে গোয়েন্দা। আরবিতে লেখছে, এটা আরেকটা কিতাবে আর মাসরাউত তাসাউফুন কিতাবে আছে, লেখছে আশাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হইলো মুরিদের দিলের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মুরিদের অন্তরের মধ্যে ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, মুরিদের কেয়ার পায় না। বুঝতে পারলেন? নাউজুবিল্লাহ। অন্তর খবর জানেন কে? না কোন পীর, না ওলি, কেউ জানে না। দালাল মালিক একমাত্র কে? ও ভাইরা আমার। আবার লেখে, পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিলো জিন্দা হয়, অতুল দরিয়ার মাঝে ডোবা তরি ভেসে যায়। পীরের দিলে দিল মিশে যাবে, এই জন্য মিশাই কেমনি জানেন? আমি আমার কলবের দিকে মতবাজ্য আছি, আমার কলব আমার পীর সাহেব কিবলার কলবের দিকে মতবাজ্য, পীর সাহেবের কলব তার কলবের দিকে, তার পীরের দিকে তার পীরের দিকে, হাজার ভয়ের মধ্যে তারপরে আল্লাহর দিকে। ধরে বলো নাউজুবিল্লাহ। আমি বলি, তুমি যখন তোমার কলবটা পীরের কলবের দিকে মতবাজ্য করলা, পীরের কলব তখন তার স্ত্রী সাহেবার দিকে মতবাজ্য, তোমারটা কই যাইবে? তুমি যখন তোমার কলবটা মতবাজ্য করলা পীরের কলবের দিকে, পীর সাহেব কেবলা তখন পায়খানার দিকে মতবাজ্য আছে, তোমার কলব কই যাইবে? অ মুসলমান জাতি, সেজন্য ইব্রাহিম আলাইহিসসালাম পরিষ্কার করে দিচ্ছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নামের 76 নম্বর আয়াত থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত এখানে বিস্তারিত কাহিনীগুলো আছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাম পরিষ্কার করে দিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, নিশ্চয় আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম, কার দিকে? কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। হানিফান, হানিফান মানে এটা কি? ওরাও তো আল্লাহর দিকে মতওয়াজ্জু করে, খালি মতওয়াজ্জু করলেই চলবে না, কোন ভায়া থাকবে না, কোন মাধ্যম থাকবে না। হানিফ মানে হলো মাইলান আন জামিইল বুতলান ইলাল হাক্কে, সব বাতিলকে উৎখাত করে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, মাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, সবগুলো অন্তর থেকে উৎখাত করে মতওয়াজ্জব কার দিকে? হানিফান। এরপরে বলা হচ্ছে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি মতওয়াজ্জব কার দিকে? সরাসরি না ভাইয়ের মাধ্যমে? আল্লাহ বলছেন সরাসরি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু, আল্লাহ কেবলমাত্র আমি তোমারই গোলামি করি, কার গোলামি করব? সূরায়ে ফাতিহাটা একটু বুঝে নেন মাঝখানে। একটা বড় নেতা আসলে আপনারা মানপত্র দেন না? মন্ত্রী আসলো, মানপত্র দেওয়া হয় লিখিত, ঠিক কিনা? মানপত্রের তিনটা অংশ থাকে, কয়টা অংশ? প্রথম অংশ থাকে তার প্রশংসা, আপনি এই গরিবের দয়ালু, সদরঘাটের কামান, মস্তানের জবান, আপনি হাজীগঞ্জের মিনারা, বাইতুল মোকাররমের নতুন মিনারা, এই রকম প্রশংসা করে করে। এরপরে দ্বিতীয় নাম্বার থাকে পরিচয়, আপনার সঙ্গে আমাদের পরিচয়, এই এলাকার মাটি আপনার ঘাটি, এই এলাকার মাটি আপনার দানের দান, আপনার সরকার ভোট দেয় না, এইরকম পরিচয় লেখে, ঠিক কিনা? সম্পর্ক। এরপরে তিন নম্বরে অংশ আছে কি? দাবি দেওয়া, আমাদের স্কুল লাগবে, রাস্তা লাগবে, পোল লাগবে, খানকা লাগবে, দরগা লাগবে, দুর্গা লাগবে, এই সব দাবি দেওয়া চলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরা ফাতিহাটা বুঝুন, প্রথম নম্বরে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। রব্বুল আলামিন যিনি গোটা জগৎসমূহের রব, এরপরে বান্দা আরো প্রশংসা করছে আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত যখন প্রশংসা করলো, এবারে আল্লাহ তাআলা বলেন পরিচয় দাও, তোমার সঙ্গে আমাদের সম্পর্কটা কি, তোমার অন্তরে কোনো খাজা বাবা আছে কি, গাজা বাবা আছে কি, ল্যাংটা বাবা আছে কি, মাদারওয়ালা দুর্গল আছে কি। এবারে বান্দা বলছে না না, ইয়াকা নাবুদু, বলুন ইয়াকা নাবুদু, কেবলমাত্র আমরা তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মনিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? না কোন খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ওলি আল্লাহর গোলাম? আরে ভাই, নবী রাসূলরও তো আল্লাহর গোলাম, ঠিক কিনা? তাহলে মায়ের শাহাদাত বলি না, আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আব্দুহু মানে কি? আব্দুহু মানে কি? আর বান্দা মানে কি? বান্দা তো বলেন ফার্সিতে, মানে আমাদের দেশের মানুষ কি করবো আর, সব বদলাইছে, সালাত বানাইল নামাজ। এখন যদি পরীক্ষার প্রশ্ন দেয় স্কুলে, সালাত নষ্ট হয় কিসে, ছেলেরা উত্তর লাগবে শসা আর টমেটো অনেক আগে কেটে রাখলে নষ্ট হয়, ঠিক কিনা? কারণ সালাত গেছে কি হইয়া, সিয়াম গেছে রোজা হইয়া, আল্লাহকে বিছাড়ি নাই, আল্লাহকে বানাইছি খোদা। কি বানাইছি? খোদা কি আল্লাহর নাম? খোদা বললে সব না গুণ হবে? গুণ হবে কেমনে আমি বুঝে দিচ্ছি, কোরআনে আয়াত আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, ও মুমিনরা তোমরা আল্লাহকে ওই নামে ডাকো। এখন এই বেটার নাম ধরেন আব্দুর রহমান, আপনি একটা নিজের থেকে নাম রাখলেন বল্টু মিয়া, লোকটা খুশি হবে না বেজার হবে? বেজার হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা নিজের নাম নিজে রেখেছেন, আল্লাহ আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই কত নাম আছে আল্লাহর। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ওই নামগুলো দিয়ে ডাকো। আপনি সেই নামগুলো বাদ দিয়ে একটা ফার্সি মার্কার নাম খোদা রেখে আল্লাহকে ডাকতে শুরু করলা, আল্লাহ খুশি না বেজার? আল্লাহকে আল্লাহর নাম দিয়ে ডাকো, আল্লাহ তাআলা যেই নাম নিজের জন্য নির্বাচন করেছেন ওই নামগুলোতে ডাকো। আমার কিতাবুল আকায়েদ আছে, কিতাবুল সিয়াম আছে, এইগুলো দেখবে ইন্টারনেটে, এগুলো আছে এলাকায় কারো কাছে, আজকে জানি না বই বিক্রি করতে জানি নাই, ঢাকায় যদি কেউ যান আমার বড় বড় বই আছে লেখা অনেক, কিতাবুল আকায়েদ, কিতাবুল সিয়াম, কিতাবুল হজ, কিতাবুল যাকাত, কিতাবুল কি তাওহীদ, কিতাবুল ঈমান, এগুলো এই সব বিষয় আকীদার বিষয়গুলো ক্লিয়ার করা আছে। কোন খাজা বাবার কাহিনী না, গাজা বাবার কাহিনী না। আমার দেশের মসজিদগুলো দখল করেছে একটা সবুজ বই, ঠিক কিনা? মেম্বার দেখবেন প্রথমে কিছু আছে কোরআন আয়াত, তারপর কিছু হাদিস, এরপরে কেবল কাহিনী আর কাহিনী, বুজুর্গের কাহিনী, স্বপ্নের কাহিনী, ঠিক কিনা? কোন বুজুর্গ হজ করতে গেছে, আল্লাহ নবী হাত বের করে মুসাফা করছে, 90,000 লোক তা দেখেছে। আমার ভাইরা, আল্লাহর নবী কোন সাহাবীর জন্য হাত বের করলেন না, তার মেয়ে ফাতেমার জন্য হাত বের করলেন না, স্ত্রী আয়েশার জন্য হাত বের করলেন না, আবু বকর ওমরের জন্য হাত বের করলেন না, বের করলো কার জন্য? রেফাই নামক কে হজ করতে গেছে তার জন্য হাত বের করে দিয়েছে, আর 90,000 লোক তা দেখেছে। এইটা আবার ফাযাইল আমল নামক কিতাবে লেখা আছে, ঠিক না? ভাইরা আমার, এই যে বললাম সেই ক্লাস থ্রির বাংলা বইয়ের কাহিনী আবার চলে আসলো, আহসান হাবিবের কবিতা রূপকথা, উনি লেখছেন আগে পরিদের পাখা দিয়ে দেওয়াল বানাই, প্রজাপতির রং দিয়ে রঙিন করি, এসব করে টোরে শেষ পর্যন্ত লেখছে এইখানে আমাদের কিছু মানা নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। ভাইরা আমার, কি সুন্দর কাহিনী তৈরি করেছে এরা, অমুকে জিকির করতে করতে 360 জোড়া আলাদা আলাদা হইতেছিল, শোনেন এই কাহিনীগুলো? মনসুর হাল্লাস এবাদত করতে করতে আনাল হক দাবি করা শুরু করলো, এইসব গাঁজাখুরি কাহিনী দিয়ে এই দেশে ওয়াজ হয়। এই জন্য মনে রাখতে হবে, বলতেছিলাম যে বিষয়টা কোথেকে বলছিলাম যেন, হ্যাঁ, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা গোলাম কার? না কোনো খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম। আমার দেশে নাম রাখে গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা আছে না, গোলাম মোস্তফা, তারপরে গোলাম রসুল, তারপরে কানিজ ফাতেমা, আছেন এরকম কানিজ ফাতেমা, ফাতেমার গোলাম ফার্সি ভাষায়, আমার গোলাম কার, নামাজ দাঁড়িয়ে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র গোলাম কার। এবারে পরিচয় হয়ে গেল, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, এবারে তোমার কাছে আমাদের দাবি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছে সাহায্য চাই। এবারে বান্দা বলছে সাহায্য চাই, আল্লাহ বলেন কি সাহায্য করব, বান্দা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যে রাস্তা আছে সোজা রাস্তা, ওই রাস্তাটা দেখাইয়া দাও। আল্লাহর রাস্তা সোজা না বাঁকা? দলিল আছে কোরআনুল করিমের সূরা আনআমের 153 নম্বর আয়াত, আল্লাহ তা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার রাস্তা, একমাত্র রাস্তা মুস্তাকিম, ইমান দা একেবারে সরল সোজা, ফাত্তাবিউহু তোমরা এই একটা রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা তোমরা অনেকগুলো রাস্তা অনুসরণ করবে না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, আলাদা করে ফেলবে। আল্লাহ বলে রাস্তা কয়টা, সরল রেখা কয়টা হয়, বক্র রেখা কয়টা হয়। আল্লাহর নবী এটা বুঝাবার জন্য কি সুন্দর ব্যাখ্যা দিলেন, আল্লাহর নবী সাহাবীদের বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন, এরপরে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন, এরপরে বললেন মাঝখানে দাগে হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ। হাদিসটা মিশকাতে আছে, 30 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قتلنا رسول الله صلى الله عليه وسلم قتلا مستقيما। আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, সুম্মা খাত্তা খুতুতান ইয়ামিনিহি ওয়া খুতুতান শিমালিহি, এরপর অনেকগুলো দাগ দিলেন ডানে, অনেকগুলো বামে, এরপরে মাঝখানে থেকে হাত রাখলেন, হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ, এইটা হচ্ছে আল্লাহর রাস্তা, সোজা রাস্তা কার রাস্তা। এরপরে বললেন ওয়াহাদিহি সুবুলুন, এই যে ডানে আর বামে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলো সুবুলুশ শায়াতিন, এইগুলো শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায়, তখনই শয়তান কয় এই রাস্তায় ঢোকো, এই তরিকায় ঢোকো, এই পীরের তরিকা, ওই পীরের তরিকা, নানান তরিকায় ঢুকিয়ে দিয়ে তোমাকে আল্লাহর রাস্তার থেকে সরিয়ে দেয়, ঠিক কিনা? এক বেটা শয়তানকে জিজ্ঞেস করে, বেটা শয়তান সারা জীবন শয়তানি করো, বুঝলাম মানুষকে গোমরা করো, একটা লোক সারা জীবন অন্যায় করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জেনা করেছে, পাপ করেছে, এখন চাকরি গেছে, রিটায়ার হয়ে গেছে, মসজিদে গিয়ে বসতে তওবা করে একেবারে এখন আর কোনো অন্যায় করবে না, এরে গোমরা করো কেমনে? শয়তান কয় যে খুব সহজ, এরে বুঝাই তুমি অসংখ্য গুনাহ করেছো, অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ তোমাকে মাফ করতে চান না, তুমি একজন পীর ধরো, পীর তোমার জন্য আল্লাহর কাছে বলবে, ওই পীর অনুনয় বিনয় করে বললে তারপরে তোমাকে আল্লাহ মাফ করতে পারে। এরপর একজন পীর ধরে, পীর ধরার পরে আমার বাকি দায়িত্ব পীর সাহ পালন করে, জোরে বলেন নাউজুবিল্লাহ, বোঝেন নাই? এরপরে পীর সাহ সবক দেয়, তিস্তা তরিকার সবক, কাদিয়া তরিকার সবক, নকশাবন্দিয়ার সবক, আল্লাহর নবীর তরিকার সবক আর চলে না, ঠিক কিনা? ও ভাইজান, আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন তারাত্তুফিকুম আমরাইন, আল্লাহর নবী বলেছেন ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লা, জেনে রাখো বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, কয় ফেরকায়? বনি ইসরাইল 72 ফেরকা বিভক্ত হয়েছিল, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত অচিরে 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা মাত্র দল না যাবে, তবে কয়টা দল? আল্লাহর নবী বললেন আমি আর আমার সাহাবীরা যেই তরিকার উপরে আছি, যেই পথের উপরে আছি, যেই মতের উপরে আছি, এই তরিকায় এই পথে আর এই মতে যারা চলবে একমাত্র তারা নাজাত পাবে, এছাড়া সব কোথায় যাবে? আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে জিজ্ঞেস করি, আপনারা যে বর্তমানে তরিকাগুলো পালন করেন, নবী যখন বললেন আমার তরিকায় যারা চলবে তারা না, তখন কি তরিকা ছিল? এই তরিকা ছিল? তিস্তিয়া ছিল? কাদিয়া ছিল? নকশবন্দিয়া ছিল? মুজাদ্দিদিয়া ছিল? সাবেরিয়া ছিল? আল্লাহর নবী বললেন পরে অনেক তরিকা তৈরি হবে, এগুলো পরে তৈরি হয়েছে না আগে তৈরি হয়েছে? তাহলে পরে যেগুলো তৈরি হলো সেইগুলো কি নবী মানতে বলেছেন না বর্জন করতে বলেছেন? আপনারা কি করছেন? ভাইরা আমার, পীরেরা বলে কোরআনে আছে প্রত্যেক লোকটাকে তাদের ইমামের নেতৃত্বে ডাকা হবে। আমি বলি একেবারে ঠিক, তোমরা তোমাদের ইমামের নেতৃত্বে চলে যাইবা জাহান্নামে, আর ওই ময়দানে আল্লাহর নবী থাকবেন। আমরা যাদের কোন নেতা নাই, কোন ইমাম নাই, কোন দল নাই, শুধু একটা দল ইসলাম, আমরা মুসলিম, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সংবিধান কোরআন, এই দলের এই তরিকা যারা মানি তারা নবীর নেতৃত্বে জান্নাতে চলে যাবো, ঠিক কিনা? আর তোমাদের তো নেতা অমুক তমুক, তোমরা সেই নেতার নেতৃত্ব চলে যাবে। এই জন্য মনে রাখতে হবে মুসলমানদের এই সমস্ত তরিকা তৈরি করার সুযোগ ইসলামে দেয় না, ঠিক কিনা? ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, ওহী নাজিল করেছেন, ওহী পৌঁছে দেওয়ার জন্য, আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম কি বলছিলেন? যে 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতিন, এটা বলছিল নাকি? আজকে একদল আছে না, কয় যে 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতিন, এইগুলো ওরা ফকিররা পাইছে বাতিনি ভাবে, নাউজুবিল্লাহ। আমাদের নবী কি ইসলাম গোপন করে গেছে না প্রকাশ করে গেছেন? কোরআনে পরিষ্কার হুকুম দেওয়া আছে নবীকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি তা সম্পূর্ণভাবে পুরা পুরা তাবলীগ করুন, পৌঁছাইয়া দেন। তাবলীগ করা ফরজ, তাবলীগ করা কি? তবে এই দেশের তাবলীগ না, ইন্ডিয়ার তৈরি তাবলীগ না, সাহাবায়ে কিরাম যে তাবলীগ করেছেন, আল্লাহর নবী তাবলীগ করেছেন, সেই তাবলীগ কোরআনে আছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি সেইগুলো সবগুলো তাবলীগ করুন, পৌঁছাইয়া দেন। বোঝা গেল কোরআন এবং হাদিসের তাবলীগ করা ফরজ, ঠিক কিনা? না খাজা বাবার কাহিনী, গাজা বাবার কাহিনী, স্বপ্নের কাহিনী? ও ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, ও আমার সাহাবীরা বলো আমি কি আমার দায়িত্ব পৌঁছেছি, আমি কি তাবলীগ করেছি? সাহাবায়ে কেরাম বললেন নাম কদ বাল্লাগতু রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাতাল উম্মাতা, হে আল্লাহর নবী আপনি আপনার দায়িত্ব ঠিক মতো দায় করেছেন, রেসালার দায়িত্ব পৌঁছেছেন, আপনি কোরআন হাদিস তাবলীগ করেছেন। এরপরে আল্লাহর নবী আসমানের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত আমার সাক্ষী দিচ্ছে আমি ঠিক মতো পৌঁছেছি, কোন গোপন করি নাই, 30,000 জাহের, 60,000 গোপন, এইসব করি নাই, সব কিছু পৌঁছে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়দার 3 নম্বর আয়াত নাজিল করে দিলেন, যার মধ্যে আছে আল্লাহু ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামত কোরআন নাযিল হচ্ছিল এই নিয়ামতকে সমাপ্ত করে দিলাম। ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আমি কিয়ামত পর্যন্তের জন্য তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে তোমার দ্বীন হিসাবে মনোনীত করলাম। বাইরা ইসলাম মুকাম্মাল হয়ে গেল। মনে করুন একটা বিল্ডিং, এই বিল্ডিংটা কাজ শেষ হয়ে গেছে, রং করা হয়ে গেছে, এখন একজনের স্বর্ণের একটা ইট নিয়ে আসলো, এক জায়গায় লাগান, লাগান যাবে? হীরকের ইট, স্বর্ণের ইট অনেক দামি। কয়েক হুজুর আপনার বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে বেশি মূল্য। আমি বলবো আমার বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেছে, লাগানো যাবে না, ঠিক কিনা? লাগাইতে হলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ইসলামের বিল্ডিং কে পরিপূর্ণ করে দিয়েছেন। এই বিল্ডিং এর মধ্যে নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে, ঢুকাইতে হলে কি করতে হবে? আল্লাহর নবীর মাধ্যমে যে ইসলাম পরিপূর্ণ হয়েছে সেই ইসলাম ভাঙতে হবে, ঠিক কিনা? আজকে আমার দেশে কোরআনটাকে এতক্ষণ দাবান করলাম বিধানের জন্য, সেই বিধানগুলো বাতিল হয়ে গেছে। কোরআনকে ঢুকিয়ে দিয়েছে তাবিজের মধ্যে, কোরআনকে ঢুকিয়ে দিয়েছে খতমের মধ্যে। এখন মানুষ মরলে পরে তিন দিনা খতম, চল্লিশা খতম, মৃত্যুবাসী খতম পরে, ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা তাফসীরে মারফুল কোরআন মসজিদে আসলে একবার খুলে পঁয়ত্রিশটা বা পৃষ্ঠা, একচল্লিশ নম্বর সূরা বাকারার একচল্লিশ নম্বর আয়াত তাফসীরে লেখা আছে, মৃত্যু ব্যক্তি ঈসা আলাইহিস সালামের জন্য পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, অজিহ পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সে হারাম কাজ করে, আর যে পড়ায় সে হারাম কাজ করে। পরিষ্কার লেখা আছে ফতোয়ার সামিতে লেখা আছে। ভাইরা আমার, ফতোয়ার কিতাব পড়তে গেলে একটা কিতাব পড়তে হয় উকুদ রসমিল মুফতি, ওটা আমি পড়াই, আমার কাছে মুফতি কোর্স করছে, আগে যে বয়ান করলো মুফতি ইমরান হোসাইন, আরো আমার অনেক বড় বড় ছাত্র আছে ঢাকাতে, আমার দারুল ইফতা আছে মুফতি কোর্সে মাদ্রাসা, মাওলানা হয়ে গেলে তারপরে এটা পড়তে হয়। এই ফতোয়ার কিতাবগুলোতে লেখা আছে যে মুফতি কোর্স পড়তে গেলে যে কিতাবটা পড়ে সেখানে উদাহরণ দেওয়া আছে, এই বেদাত। কোরআন নিজে পড়বেন, সন্তান দোয়া করলে মৃত্যুর পরে সন্তান পিতা মাতা দোয়া করছে রব্বির হাম হুমা, কার শিখানো দোয়া কবুল হবে? আল্লাহর নবী বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তবে তিন প্রকার আমল চালু থাকে। কয় প্রকার আমল? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায় জারিয়া মূলক কোন কাজ করে থাকলে চালু থেকে যায়। আর যদি সাদকায় জারিয়া কি খালি মসজিদ মাদ্রাসা, গাছ লাগানো পর্যন্ত সাদকায় জারিয়া চলে। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে বাবু গর্ষে সাজার বৃক্ষরোপণ নামে একটা অধ্যায় আছে, সেইখানে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন যে একটা গাছ লাগাইল, ওই গাছে কোনো পাখি বসলো অথবা কোনো ছায়া মানুষ বসলো, এই যতদিন পর্যন্ত ওই গাছ থাকবে, ওই গাছের থেকে আরো গাছ হবে, অতদিন পর্যন্ত ওই যে ব্যক্তি গাছটা লাগাইল সৎকার জারিয়ার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি অমুক তমুক নেতা এটা ভাষণ দেয়, আল্লাহর নবীর হাদিসটা তারা জানে না, হাদিসটা বললে আবার কুফাররা বেজার হয়ে যাবে। বুখারী হাদিসে পরিষ্কার বলা আছে, ভাইরা আমার, আমি বলতেছিলাম সেই সব বাদ দিয়ে নিলে কোথায় খতম করার মধ্যে কোরআন নিয়ে গেছে, এই কোরআন খতম। আমি বলি ভাইরা আমার, রাগ করবেন না, লজ্জা পাবেন না, বলতে বাধ্য হচ্ছি। একটা নাপিত খুশি হয় যখন শোনে এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নাপিত নতুন মাথা কামাইলে টাকা বেশি পাইবে। আর গ্রামের মৌলবি সাহেব সবাই না দাওয়াত খায় যারা, এই মৌলবী সাহেব খুশি হয় কোন সময়, যখন মাইকে শুনে শোক সংবাদ অমুক ব্যক্তি মারা গেছে, এখনই জিব্বা তাল দেয় যে এই তো খতম আসবে, টাকা পাবো, এরপরে তিন দিন পরে বড় খাওয়ান আছে, গরু খাওয়াইবে, গরু খাইতে পারবো, এরপরে মৃত্যুবর্ষে খাইতে পারবো, আছে না এগুলো? আল্লাহর নবী জীবদ্দশায় একমাত্র ফাতেমা ছাড়া সব সন্তান মারা গেল, আল্লাহর নবী তিন দিন আর চল্লিশে মিলাদ করেছিল, আল্লাহর নবীর মৃত্যু পরে সাহাবা কেরাম করেছিলেন, এগুলো বেদাত। এগুলো তৈরি করেছে, এই জন্য বলেছি ইসলাম পূর্ণ হয়ে গেছে। ইসলামের বিল্ডিং এর মধ্যে এইসব তৈরি করার কোন সুযোগ নেই। আমার দেশে তাবিজ দেখে মানুষ কোরআন দিয়ে, আমরা যখন বলি কয় যে এটা তাবিজ কোরআন দিয়ে লেখি, ওই বেটা কোরআন দিয়ে কি লেখো, তুমি কোরআন নকশা লেখো, বিসমিল্লাহ গেছে 786 হইয়া, এরপর দেখো নকশা নম্বর লেখা, আরবিতে কিছু নম্বর লিখে দেয় 5303 10305। আমি যদি আজকে ফজরের নামাজে আপনাদেরকে নিয়ে কেরাত পড়া শুরু করি, বিসমিল্লাহ না পড়ে পড়লাম 786, একবারে সুরা ফাতিহার পরিবর্তে নকশা 5310 2003 3005 এরকম পড়তে শুরু করি, আপনারা নামাজ পড়বেন না শুরু পিছন শুরু করবেন, কোনটা বোঝা গেল? নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি নকশা পড়ে, ওইটা কোরআন না, বরং কোরআনকে বিকৃত করা হলো, তাহলে যারা কোরআনের নকশা বানিয়ে তাবিজ দেখে তারা কোরআনকে বিকৃত করেছে, ঠিক কিনা? এই সমস্ত তাবিজ দেখার জন্য আর এই সমস্ত ধুয়ে ধুয়ে পেলেটে লেখা ধুয়ে খাইতে হবে, জাফরান দিয়ে লেখা লেখেন এরকম, কোরআন ধুয়ে দিয়ে খাওয়ার জন্য আসছে বেটা? কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআন দিয়ে দেশ চলবে? ওমর বিন খাত্তাব অর্ধজাহান শাসন করেছেন, কোরআন ছাড়া অন্য কোন সংবিধান ছিল? আবু বকর সিদ্দিক কোরআন দিয়ে শাসন করেছেন, ঠিক কিনা? ওসমান কোরআন দিয়ে শাসন করেছেন, ঠিক কিনা? মুসলিমদের সংবিধান হবে একমাত্র কোরআন, ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কোন সংবিধান কোন মুসলমান মানতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার সেজন্য বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবারে সামনে বাড়তে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম এবারে সূর্যের দিকে তাকালেন, সূর্য দেখলেন, ফালাম্মা রাশামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এবারে সূর্যের দিকে তাকালেন, বলে এটা বড়, এটা বড় রব। সূর্য যখন ডুবে গেল তখন তিনি বুঝতে পারলেন, ইয়া কওমি ইন্নি বারি উম্মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সঙ্গে যা কিছু শরীক করছো এগুলোর থেকে আমি বাড়া করছি, সম্পর্ক ছিন্ন করছি। এবারে নিজে বুঝতে পারলেন, ও আমার জাতি সামনে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি এক আল্লাহর সন্ধান পেয়ে গেলাম, এক আল্লাহর ঈমান আনলাম, এইটা নিজে বুঝলেই চলবে না। ও যুবকেরা এবারে তোমাদের জন্য খবর, শোনো সামনে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ তালাশ করলেন, লোকেরা মূর্তি পূজা দিতে চলে গেল, মূর্তি পূজা দিয়ে যখন তারা চলে গেল মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাম এবারে রাজকীয় মূর্তিখানায় ঢুকলেন। কি বিশাল বিশাল মূর্তি, কি বিশাল মূর্তি, শরীরের জাগা কাপড় জড়ানো, অলংকার জড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবারে ওদের মূর্তির কাছে গিয়ে বললেন, কি দামি দামি খাবার, লাড্ডু 1 কেজি 2 কেজি 3 কেজি 10 কেজি ওজন লাড্ডু। ইন্ডিয়াতে আমি দেখেছি, আমি ইন্ডিয়া পড়াশোনা করেছি, ইন্ডিয়া দেখেছি বিশাল বিশাল লাড্ডু, আধা মন এক এক লাড্ডু তৈরি করে মূর্তির সামনে রেখে দিয়েছে, ডাব রাখে, দুধ রাখে, আগের যুগে রাখত। সূরায়ে আস-সাফাতের 79 নম্বর আয়াত থেকে 93 নম্বর পড়েন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, ও মূর্তি খাও না, খাও খাও খা, খায় না, মা লাকুম লা তান্তিকুন, ব্যাপার কি, কথা কও না, কা খাও না, কথাও কও না, ব্যাপারটা কি? এবারে রাগ উঠলো, খায়ও না কথাও হয় না। এবারে বলছেন ফারাগা আলাইহিম দরবাম বিলিয়ামিন, এবারে ডান হাতে জোরে থাপ্পড় মারলো, মূর্তিরে থাপ্পড় মারলে ব্যথা মূর্তি বেড়া নিজে ভাই, পাথরের মূর্তি, আর দেখেন না আগের যুগের মূর্তি কেমন, কালো পাথরের তৈরি, কষ্টি পাথরের মূর্তি পাওয়া যাচ্ছে না এখন, এইরকম মূর্তি মারলো, থাপ্পড় পাইল, ব্যথা উঠলো, রাগ, এবারে শুরু করলো পিটানো, কুড়াল নিয়ে মূর্তির কারো মাথায়, কারো পায়ে, কারো দাঁতে, কারো নাকে মা ভাঙলো, সব ভেঙ্গে চুরে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়ালটা লটকিয়ে উনি সরে পড়লেন। লোকেরা এবারে আবার পুজো দেওয়ার জন্য আসলো, আয়েশা দেখে যে সর্বনাশ, কোন ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি হলো না, কে এই মূর্তিগুলো ভাঙলো? চলে গেল মূর্তি পূজকদের লিডার নমরুদের কাছে, নমরুদ দৌড়ে চলে আসলো, রাজকীয় মূর্তিখানার কাণ্ডই হয়েছে। তাফসীরে লেখে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করেছে, সে কোনো কথা নাই, সর্বপ্রথম তার মুখে যে শব্দটা বের হলো তা ছিল এই, হাল মিন ফাতান ইয়াজকুর আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না? যুবকের প্রশ্ন কেন? আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শোনো, নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন যুদ্ধ মারামারি হলো না, কে এই মূর্তিগুলো ভাঙলো? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে, মূর্তির সমাজকে পরিবর্তন করে এক তাওহীদের সমাজ গড়ার জন্য একটা সমাজ বিপ্লব শুরু হয়েছে, দিন বদলের পালা শুরু হয়েছে, আর সেই দিন বদলের কর্মসূচির সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম পরিকল্পনা, এই রকম সমাজ সংস্কারের চিন্তা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? এই জন্য নমরুদ প্রশ্ন করেছে যুবক, নমরুদ ঠিকই বুঝতে পেরেছে, কারণ যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যুবকেরা ভূমিকা রেখেছে, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আসাবে কাহাবদের কথা বলো, কোরআন বলছে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওরা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছে, শাসকদের সামনে দাঁড়িয়ে তারা তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহ বলছে আমি তাদের ঈমানকে মজবুত করে দিয়েছিলাম। ঈমান মজবুত করেছেন কে? আসাবে কাহাব ছিল যুবক, আল্লাহর নবী বলছেন নসির তুমি সবাব, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি। আসাবে কাহাব ছিল যুবক, নবী সাহায্য পাইলেন যুবক দ্বারা, ইব্রাহিম যুবক। এবারে নমরুদ জিজ্ঞেস করলো যখন, এবার লোকেরা বলল হা হা সামিনা ফাতাই ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, সূরা আনবিয়া 60 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, এবারে সবাই সাক্ষী দিল হা হা সামিনা ফাতাই ইয়াজকুরুহুম, একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তি সমালোচনা করে, মূর্তি বোঝা পছন্দ করে না, ইউকালু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম। এবারে লোকেরা বলল কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, এই যুবকের ধরে সামনে আনো সবাই দেখুক। এবারে ফাকালু আনতা ফালতাহাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কি আমাদের এই দেবদেবীদের সঙ্গে কাণ্ড করেছো? ইব্রাহিম কি বলছে শুনুন, মিথ্যা বলেন নাই, উনি প্যাচ দিয়ে বললেন কালা বাল ফালাহু কাবীরুম হাযা, এই তো বড়টাই করেছে, এই বড়টাই, ওই বড়টাই না, এই বড়টাই, মানে ওনার উদ্দেশ্য হলো নিজের দিকে আর ওরা বলবো বড় মূর্তির দিকে। ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে ওই যে হাত পা ভেঙে চুরমার করা হয়েছে ওই মূর্তিগুলোকে জিজ্ঞেস করো যদি তারা বলতে পারে। এবার লোকেরা বলল ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, এই মূর্তিগুলো উত্তর দিতে পারে না। ইব্রাহিম পাইল সুযোগ, এবার দাওয়াত দেওয়া শুরু করলেন কালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়ালিমা তাবুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে আমার জাতি তোমরা কেন পূজা করছো এমন জিনিসের, যেই জিনিস কোনো কথা বলতে পারে না, উপকার করতে পারে না, যেই জিনিস কোনো তোমাদের ক্ষতি করতে পারে না, কেন তোমরা পূজা করছো এমন জিনিসের? ভাইরা আমার, এইভাবে ভাইরা আমার, এইভাবে যারা মূর্তি পূজা করছো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, একা ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিচ্ছেন, একদিকে নমরুদের অস্ত্রবাহিনী জনবাহিনী অর্থবল অস্ত্রবল জনবল সবকিছু একদিকে, আর একদিকে একজন তাওহীদপন্থী মুমিন দাঁড়িয়ে আছে। ও মুসলমান জাতি, আজকেও যদি সেরকম ভাবে ইব্রাহিমের মতো একজন যুবক দাঁড়াতে পারে, দুনিয়ার কোনো শক্তি নেই সেই মুসলিমদের মোকাবেলা করতে পারে, সাহায্য করার মালিককে। এবারে লোকেরা বলল কালু হারিকু অনসুরু আলিহাতাকুম, এবার লোকেরা বলল কে আগুনে পোড়াও, আর কোন উত্তর নাই। আমার জাতি আল্লাহ তাআলা এরকম ভাবে পরিষ্কার করে দিয়েছেন, কোরআনুল কারীম বলছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা যে মাজারে পূজা করো সেজদা করো যাদের ইবাদত করো, এরা তোমাদের মতই মানুষ, ওদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার মালিক কে? মাজারে সেজদা করে। ভাইরা আমরা যত নামাজ পড়ি সব নামাজ রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো রুকু সেজদা করো, জোহর নামাজ পড়ো রুকু সেজদা করো, আসর পড়ো রুকু সেজদা করো, জুমা পড়ো রুকু সেজদা করো, ঈদ পড়ো রুকু সেজদা করো, কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না, ঠিক কিনা? নাকি এ দেশে জানাজার নামাজ রুকু সেজদা হয়, কোনটা? যদি বড় বুজুর্গ হয় অলি হয়, যত বড় পীর হোক না কেন, যত বড় অলি হোক না কেন, তুই জানাজার নামাজ রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না। কারণটা কি? কারণ হচ্ছে এই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ এই সময় যদি আল্লাহর জন্য রুকু সেজদা করে ওই মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, ওরা বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হচ্ছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত জানাজার নামাজের থেকে বাতিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর সুযোগ ছিল, একেবারে বুজুর্গ সামনে এক হাত থাকা, এই সময় তুমি জানাজায় সেজদা করতে পারলা না, লাশটা কবরে চলে গেল, আর ইমান মাটি আসলো, হুগলা আসলো, বাস আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার হুকুম দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? ভাইরা আমার, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটটা খালি দুনিয়ার বাদশাহ, তারপর ওদেরকে ওদের প্রজারা সেজদা করছে, আপনি তো উভয় জগতের বাদশাহ, আপনি সেজদা বর্মযুক্ত বেশি, আপনাকে আমরা সেজদা করব কি? আল্লাহর নবী বলেছেন, হাদিস খুলে দেখো, আল্লাহর নবী বলেছেন, যদি আমি আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করার হুকুম দিতাম, মেয়ে লোকদেরকে বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে সেজদা করে, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নেই, সুতরাং কোন মেয়ে লোক তার স্বামীকে সেজদা করবে না, কোন উম্মত তার নবীকে সেজদা করবে না, কোন পীর তার মুরিদকে সেজদা করতে পারে না, কোন পীর, কোন মাজারওয়ালা, কোন দরগাওয়ালা, কোন খানকাওয়ার সামনে মানুষের মাথা নত হতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, আজকে যাদের নামে এরা তরিকা তৈরি করেছে, মুজাদ্দিদিয়া তরিকা, সেই মুজাদ্দিদ শামির রহমাতুল্লাহ ইতিহাস পড়ুন, বাদশাহ জাহাঙ্গীরের সময় কুর্নিশ জারি করে দিল, হুকুম দিল মাথা নত করে সেজদা করতে হবে, মাথা নত করতে হবে। এই মুজাদ্দিদ শামির রহমাতুল্লাহ আলাই আন্দোলন শুরু করার বিরুদ্ধে, এজন্য মুজাদ্দিদকে জেলখানায় বন্দী, আপনারা জানেন, কৌশলে কুর্নিশ করাবার জন্য ওই বাদশাহ জাহাঙ্গীর রাজ দরবারে একটা ছোট্ট গেট বানালো, উদ্দেশ্য হলো সে নিজে ভিতরে বসে থাকবে আর মুজাদ্দিদকে ডাক দিবে, সে মাথা নত করে ঢুকবে, আর ও বলবে ওর প্রজাদেরকে, এই তো মুজাদ্দিদ নিজে কুর্নিশ করেছে। এইরকম প্ল্যান করে যখন মুজাদ্দিদকে রাজ প্রাসাদে আহ্বান করা হলো, মুজাদ্দিদ ঢুকে দেখলেন যে ছোট্ট একটা গেট, ঢুকতে হলে মাথা নত করতে হবে। উনি জিজ্ঞেস করলেন, এই প্রাসাদে ঢোকার জন্য আর কোনো গেট নাই কি? লোকেরা বলল, আচ্ছা অবশ্যই, এই গেটটা শুধুমাত্র স্পেশাল আপনার জন্য তৈরি করা হয়েছে। উনি বুঝতে পারলেন, কারণ এরা এদের মতো গোমরা ছিল না, উনি বুঝতে পারলেন, ডাল মে কুচ কালা হয়, কাবাব মে হাড্ডি হয়, রহস্য আছে। এজন্য বুঝতে পেরে তিনি করলেন কি, মাথা ঢুকান দূরের কথা, পাও ঢুকাইলেন, আর তাও ডান পা না, প্রথমে বাম পাও, তারপরে ডান পাও দিয়ে ঢুকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম মুজাদ্দিদ, এদেরকে বলে মুজাদ্দিদ। আর আমার দেশে যারা, এরা মুজাদ্দিদ না, এরা মাজার দোষ। এরা কি দেখেন না, এই জন্য মাজার টিপা লাগে, পীর হইলে পরে শরীর টিপা লাগে, দুইজনে পাওয়া দেবে, তিনজনে মাথা দেবে, দেবে কিনা? এই সমস্ত ভণ্ডামি বর্জন করে মুসলমানদেরকে। ভাইরা আমার, মুজাদ্দিদ আল ফসাদ রহমাতুল্লাহ আলাই পাও দিয়ে ঢুকলেন, এবারে বাদশাহ লজ্জিত হলো, বেয়াদবি হলো, এজন্য মুজাদ্দিদকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। মুসলমান জেল জুলুম ভয় পায় না, ভয় করে কাকে? মর্দে মুমিন বাতিল সে হারগিজ খৌফ কা সিকতা নেহি, সর কাটা সিকতা হয় লেকিন সর ঝুকা সিকতা নেহি। মর্দে মুমিন কোন বাতিলের সামনে মাথা নত করতে জানে না, মর্তা কাটাইতে পারে, মাথা ঝুকাইতে জানে না, ঠিক না? এই জন্য জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। মুজাদ্দিদ আল ফসানি রহমাতুল্লাহ আলাই 2 বছর পর্যন্ত জেলখানায় থাকলেন, ওই জেলখানায় বসেও বসে নাই, ওইখানে চোর ডাকাত আর মদখোর জুয়াচর সবগুলোকে ইসলামের দাওয়াত দিলেন, তালিম করলেন, কোরআনের সবক দিলেন। জেলখানার এখন চোর ডাকাত গুলো সবগুলো আল্লাহওয়ালায় পরিণত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির আজগার হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, কোন মানুষের সামনে সেজদা করা যাবে না, সেজদা করবো কার সামনে? মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মৃত্যুর 3-4 দিন আগে বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, কি অপরাধ করলো, লানত কেন করলেন? রহমতের নবী কেন লানত করছেন? আল্লাহর নবী বললেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওরা ওদের নবী ওলি বুজুর্গদের কবরগুলো সিজদার স্থান বানাইতো, লা তাজআলু কবরি ওয়াসানায়ুবাত, ও আমার উম্মতেরা খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সিজদার স্থান বানাইবা না। আমার ভাইয়েরা, সেই কারণে মক্কায় গিয়ে দেখো আল্লাহর নবীর প্রথমা স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ওইখানে কোনো মাজার নাই, টাকা নাই, পয়সা নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কোন খাজা বাবা নাই, গাজা বাবা নাই, চট আর জট নাই, আমাদের চট আর জট, পরে চট মাথায় কি জট, এই সমস্ত কোন কারবার নাই। আবার মদিনায় চলে যাও, মদিনায় বিশাল একটা কবরস্থান রয়েছে জান্নাতুল বাকি, ওই কবরস্থানে 10,000 মতো সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, আল্লাহর নবীর অন্য স্ত্রীদের কবর আছে, সন্তানদের কবর আছে ওই কবরস্থানে, আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়ে করেছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন। ও ভাইজান, পুরো কবরস্থানে কোন আগরবাতি নাই, মোমবাতি নেই, টাকা পয়সা নেই, চট আর জট নাই। ওহুদের পাহাড়ের চলক যেন ওহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহর নবীর দানদান শহীদ হয়েছিল, আল্লাহর নবীর আপন চাচা সমস্ত শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবী শহীদ হলেন, তাদের কবর ওখানে আছে। ওইখানে গিয়েও দেখো চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া কোনো টাকা নাই, পয়সা নাই, মাজার নাই, আগরবাতি মোমবাতি নাই, সেজদা নাই। ও মুসলমান জাতি, তুমি বলতে পারো যে সাহাবায়ে কেরামদের কবরে মনে হয় চাদর দেওয়ার লোক নাই নাকি? আমি বলবো কবরে যদি চাদর দেওয়া জায়েজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর বিবিদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে এই সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? দেখছেন না কি জন্য আল্লাহর নবী লানত দিয়েছেন, আল্লাহর নবী বদদোয়া করেছেন, সেই জন্য আজকে সেগুলো নাই। আজকে আমার দেশে কবরে টাকা দেয়, পয়সা দেয়, মাজারে টাকা দেয়, আবার লেখা আছে নিজ হাতে ফেলুন যেন ওই গাঁজাখোরদের হাতে ভালো করে পড়ে ল্যাংরা লুলা না পায়, ঠিক কিনা? মনে যেন কবর না কবর না খাইয়ে মরতে আছে, ঠিক কিনা? ও ভাইয়েরা আমার হাদিস পড়ো, আল্লাহর নবী বলেছেন যখন মৃত্যু ব্যক্তি কবর দিয়ে মানুষের হাত চলে যায়, একটু দূরে যাওয়ার পরে আতাহুমালা কানে দুইজন ফেরেশতা আছে, তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা আমার দীনুকা আমার হাদার রাজুল্লাহি বয়সাফিকুম, এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে আনসাদাকা, ও ফেরেশতারা আনসাদাকা আব্দি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ফাফরিসুহু মিনাল জান্নাতি আফতাহু লাহু বাবান মিনাল জান্না, ও ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতে বেহেশতের চাদর বিছিয়ে দাও, ওর গায়ে বেহেশতের বিছানা চাদর বিছিয়ে দাও, ওর পোশাক জান্নাতের পোশাক পরিয়ে দাও, এবং জান্নাতের সঙ্গে কবরটা সুরঙ্গ করে দাও, জান্নাতের নিয়ামত দ্বারা ওর কবরটা পরিপূর্ণ হয়ে যায়, দুনিয়ার কোন চাদরের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। আর যদি উত্তরটা ঠিক মতো না আসে, আল্লাহর পক্ষে দাওয়াত চলে আসে আন কাজাবা, আল্লাহ দুশ্মন মিথ্যা বলেছে, ফাফরিসুহু মিনান নারে, ওর কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক ওর গায়ে জড়িয়ে দাও, আগুনের দ্বারা কবরটা ভরে দাও, জাহান্নামের সঙ্গে কবরটা সংযোগ দিয়ে দাও। এবারে জাহান্নামের আজাব এসে ভরে যায়, ফেরেশতারা কয় যে তোরেও পিটাইতেছি আর তোর কবরে যারা চাদর দিচ্ছে ওদেরকে পিটাই, ঠিক কিনা? এই মাজার গুলো কিসের, ল্যাংটা বাবার নাহলে খেজা বাবার, গাধা আসা ঘোড়া আসা আছে না? ওই যে এক কাহিনী আছে, এক পীর তার মুড়িদের নিচে একটা গাধা, গাধা নিয়ে কোন বাজারে তরিতরকে বিক্রি করে খায়, বাজারের দিন গাধা গেছে মরিয়া, এরপরে চিন্তা করো কি করবো, পীরের দেওয়া গাধা এই যারা এক জায়গায় দেশে রাস্তা পাশে কবর, কবর দিয়ে চোখ বন্ধ করে কান্দে, চোখ বন্দুকের কান্দেও তো আর খুলে দেখে না, লোকেরা বাজারে দিন বাজারে যাচ্ছে, যাওয়ার সময় দেখে কান্দে, আসার সময় দেখে কান্দে, যে যা পাচ্ছে টাকা পয়সা আলু পেঁয়াজ গম সব দিয়ে তারপরে লোকেরা চলে গেছে, বেটা চিন্তা করো কত কান্দো, চোখটা একটু খুললো, খুলে দেখে সর্বনাশ। শুনেছিলাম যে হাতি মরলেও লাখ টাকা, এটা যে গাধার বেড়ে পর্যন্ত তো জানি না। এবার এসে চাউল ডল বাজার বাড়ি নিয়ে গেল, টাকা পয়সা গিয়ে বাজারে গেল, বাজারে গিয়ে একটা লাল শালু কাপড় কিনলো, একটা সাইনবোর্ড লেখলো হযরত গাদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এবারে গাদা শাহর মাজার নতুন মাজার পাইলে মানুষ কি করে, সব দলে তার ভিড় জমাইলো, দেখেন না কেমন শুনলি কে দৌড় দেয়। ও মুসলমান জাতি, ওর পীর ওর দরজা বন্ধ হয়ে গেছে, পীর একদিনের খবর দিছে, বাবার কি পাইলি তুই, এখন পীরের সাথে তো মিথ্যা বলা যায় না, হুজুর এই ঘটনা পীর বলল অসুবিধা নাই, আমি মনে করছিলাম যে আবার কিছু পাইয়ে গেলি কিনা, অসুবিধা নাই, তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওইটার মায়ের মাজার, তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওইটার মায়ের মাজার। ভাইরা আমার, এই মাজার পূজা, খাজা রোজা, পীর পূজা, এই সমস্ত ভণ্ডামি ইসলামে নাই। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন তার সংবিধান, এই সংবিধান নাজিল করা হয়েছিল, এই কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, এই সব ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় হুকুম চলবে কার, এইটার নাম যারা মানে তারা মুসলিম, তাদেরকে বলে কি মুসলিম। আমাদের সে ইসলাম মানে কয় শান্তি, এইবারে ইসলামের শান্তি পাইছে কই, কোন বইতে লেখা আছে ইসলামের শান্তি, কিছু বাংলা বইতে লেখা আছে, আরবির গ্রহণযোগ্য কোনো কিতাবে লেখা নাই, সালাম মানে শান্তি, ইসলাম মানে হ্যাঁ ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় ঠিক, কিন্তু ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের কাছে জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করার নাম কি, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আর এইরকম যারা করে তাদের নাম মুসলিম, তাদের নাম কি, আর যারা কিছু মানে কিছু মানে তারা কি। আপনি যদি দরজা কারো বাড়ি গেলেন অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, আপনি কি বলবেন এটা হয়তো পুরা ঢুক নাইলে বাইরে, ঠিক কিনা? আল্লাহ তারা বলছেন হয়তো ইসলামে পুরা ঢুক বিনা তুই কাফের, পরিষ্কার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। এই ইমানদারগণ যারা ইমান এনেছো অর্ধেক ইমান আনলে চলবে না, মসজিদে যাই কোরআন দিয়ে নামাজ পড়ো, ওই কোরআন দিয়ে সংসদ চলবে, ওই কোরআন দিয়ে আদালত চলবে, ওই কোরআন দিয়ে ব্যাংক চলবে, ওই কোরআন দিয়ে সব জায়গায় সমাজ চলবে, চলতে হবে কিনা? মসজিদের ইমাম সাহেব যদি কোরআন ভুল পড়ে লোকমা দেয় কিনা? মসজিদের মিসকিন ইমাম, ওই গরিব ইমাম যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় লোকমা দাও? রাষ্ট্রীয় ইমাম সাহেবরা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় অবশ্যমান লোকমা দিতে রাজি ছিল ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিসসালামকে এবার আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, ফেরেশতারা চলে আসতেছে ইব্রাহিমকে সাহায্য করার জন্য, আল্লাহর ফেরেশতা ইব্রাহিম, মিকাইল, ইসরাফিল সব এসে হাজির হয়েছে। ইব্রাহিম একটা কথাই বলছেন, না না আমি তোমাদের দাওয়াত দিচ্ছি না, আমি দাওয়াত দিয়েছি কার, ইয়াকা নাবুদু, আমি যাই আল্লাহর গোলামি করি, জিব্রাইল রে তোর গোলামি করি না, মিকাইল তোর গোলামি করি না, ইসরাফিল তোর গোলামি করি না, গোলামি করি কার, আমি যাই আল্লাহর গোলামি করি, ওই আল্লাহর সাহায্য চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবারে আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তোমার যেই পর্যন্ত ক্ষমতা ছিল সেই পর্যন্ত তুমি অটল ছিলে, এখন তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার ক্ষমতা শুরু, তুমি দেখো। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, একটা পশমের জন্য না পড়ে। ও মুসলমান জাতি, যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে গুলবাগ ইচ্ছা করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? সে আল্লাহ এখনো ইসরায়েলের যত বোমা আছে, আমেরিকার যত বোমা আছে, ব্রিটেনের যত বোমা আছে, ভারতের যত বারুদ আছে, সমস্ত ঠান্ডা করতে পারেন কিনা? ঠান্ডা করতে পারেন, তবে শর্ত একটাই, আজ ভিজু করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সকতি হ্যায় আন্দাজ গুলিস্তা পয়দা। ও মুসলমান জাতি, যদি ইব্রাহিমের মতো ইমান তৈরি করতে পারো, ইব্রাহিম তাওহীদ তৈরি করতে পারো, শিরিক বিদাত বর্জন করতে পারো, তাহলে যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সাহায্য করেছেন সে আল্লাহ এখনো জীবিত আছেন, ঠিক কিনা? যে আল্লাহ মুসার জন্য নীল দরিয়া রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? আটলান্টিক মহাসাগর রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত দখল করে ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? তবে শর্ত একটাই, মেসলে কালিম হো আগার মারে কাজ মা কুই আজ ভি আতি হে কহে তুর সে বাঙ্গেলা তাখাফ। ও মুসলমান জাতি, যদি তোমরা সেই মুসা কালিমের মতো শিরক মুক্ত, বেদাত মুক্ত, পীর মুক্ত, মাজার মুক্ত, দরগা মুক্ত, খাজা মুক্ত হয়ে আবার যদি সম্পূর্ণভাবে আল্লাহর দিনের জন্য তৈরি হতে পারো, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে পারো, যে আল্লাহ তাআলা মুসাকে বিজয় দান করেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন, সাহায্য করতে পারেন, ঠিক কিনা? এজন্য তোমাদেরকে মনে রাখতে হবে ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা সাতটা দরজা বন্ধ করে সাততালার উপরে নিয়ে গেল। এরপরে বলল হাই তালাক আসো, অপকর্মের আহ্বান করলো। ইউসুফ আলাইহিসসালাম দেখলেন চতুর্দিকে দেওয়াল, সামনে দরজা বন্ধ, উনি কি বসে বসে তসবি খতম তাসবি পড়ছিলেন না দৌড় দিছিলেন কোনটা, না খতমে ইউসুফ পড়ছিলেন খতমে তাহলিল? ও মুসলমান জাতি কেন তিনি দৌড় দিলেন চতুর্দিকে দেওয়াল তারপরে সামনে দরজা বন্ধ দৌড় দিলেন কেন? দৌড় দিলেন জুলাইখা মনে করলো দাও নাকটা ভেঙে যাবে তাক লেগে দরজার সঙ্গে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পারলেন আমি বসে থাকলে আল্লাহ সাহায্য করবেন না, আল্লাহর নিয়ম হলো ও বান্দা তোমার যেই পর্যন্ত ক্ষমতা আছে ওই পর্যন্ত ব্যয় করো, তোমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, এরপরে ক্ষমতা আল্লাহর। ইউসুফ আলাইহিসসালাম সেই চিন্তা করে যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ বললেন ওই সুপরে তোর ক্ষমতা ছিল এই পর্যন্ত ব্যয় করেছিস, এবারে আমার ক্ষমতা শুরু। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা দরজা খুলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা এবারে তোমাদেরকে আহ্বান করছি কোরআনের আহ্বান, আল্লাহ তারা বলছেন আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, আল মুস্তাদাফিনা মিনার রেজালে অন্যসায়ে অলবেলদান, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা সূরা নিসা 75 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তোমাদেরকে বারে আহ্বান করছেন আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রেজাল অন্যসা অলবেলদান অসহায় পুরুষ নারী শিশু ফরিয়াদ করে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলছে আল্লাহর কাছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমা আহলুহা, ও আমাদের রব আমাদেরকে জালেম ও দুষ্ট জনপদ থেকে রক্ষা করো। ফরিয়াদ আসছে আফগানিস্তান থেকে, ফরিয়াদ ফিলিস্তিন থেকে, ফরিয়াদ কাশ্মীর থেকে, ফরিয়াদ তিসনিয়া থেকে, ফরিয়াদ বসনিয়া থেকে, ফরিয়াদ আসছে আরাকান থেকে, চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমা আহলুহা, ও আমাদের রব আমাদেরকে জালিম ও দুষ্ট জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ন্যায়নিষ্ঠবান যোগ্য নেতা পাঠাও, খালিদ বিন ওলিদ, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো যুবক পাঠাও যারা আমাদের ফরিয়াদ করে আসবে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াতের সারা দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সকল বিধান বাতিল করো, জানি না বলবে কি, ওহির বিধান কায়েম করো। এই জাতিকে ওই কোরআনের ওয়াজ করা হয় না, কে আকাশ দিয়ে উড়লো আর কে পানিতে ভাসলো আর কেমনে মুরিদ বানাইবে, বাবা পীরের কাহিনী, দাদা পীরের কাহিনী, নানা পীরের কাহিনী, এরপরে কয় মুরিদ হও কি হও? ভাইরা আমার এই সমস্ত ছাড়ো, এক মুসলিমদের নেতৃত্বে একজন আমিরের নেতৃত্বে তৈরি হও এবং গোটা দুনিয়ার মুশরিকদের যুদ্ধ করে তৈরি হও। সেদিন বেশি দূরে নয় যেদিন এই দেশেও আপনারা জানেন ইন্দোনেশিয়ার একটা বিশাল অংশ মুসলমানদের দেশ টুকরা করে পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়েছে ঠিক কিনা, সুদান একটা মুসলমানদের দেশ ওইখান থেকে দক্ষিণ সুদানকে স্বাধীন করে খ্রিস্টান রাজ্য বানিয়েছে, এবারে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য উপজাতিদেরকে খ্রিস্টান বানিয়েছে, গরিব মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, বাকি মুসলমানকে তাড়িয়ে দিচ্ছে। ও আমার জাতি, এই জমিনে যদি খ্রিস্টানদের রাজ্য কায়েম করার জন্য চক্রান্ত করা হয় বুকের তাজা রক্ত দিয়ে মোকাবেলা করার তৈরি আছেন ইনশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আরে খালি ঘরে দাঁড়াবে, ঘরে দাঁড়িয়ে দিবা, আজকে এখানে চোরে হাত কাটলে এখানে পুলিশ আসবে, এই জন্য আগে বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, এরপরে ঘরে ঘরে জ্বালো। আমি আবার বলছি আল কোরআনের আলো সংসদে জ্বালো, এরপরে আল কোরআনের আলো সংসদে জ্বললেই সারা দেশে জ্বলবে ঠিক কিনা, এছাড়া জ্বলবে না, নিবেই দিবে এসে। আপনি আজকে চোরে হাত কাটেন কালকে পুলিশ র্যাব চিতা উল্লু ভল্লু সব এসে গ্রেপ্ত করে যাবে ঠিক কিনা, আপনি একটা জেনারে বিচার বিচার করেন কোরআনের বিচার পুলিশ ধরে নিয়ে যাবে। এই জন্য এই সমস্ত স্লোগানগুলো শিখতে হবে ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, কবি একবার বলেছেন যুবকেরা তোমাদেরকে উদ্দেশ্য করে, ফের তুচ্ছে একবার কেরনি হে যাহা কি রাহবরি, উঠ খোদাকে নাম লেকার ফের আলম্বরদার এবান। ও যুবকেরা, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, তোমাদের সেই খালিদ বিন ওয়ালিদের মতো, মোহাম্মদ বিন কাসিমের মতো, যারা মুসলিমদের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তোমাদের সামনে বাধা আসবে, তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবরা আয়ো কাব, ইয়ে তো চলতি হাই তুঝে উ চৌড়ানে কে লিয়ে। জেনে রাখো, তোমার আমার চেয়ে আল্লাহর নবীর চেহারা সুন্দর ছিল, তোমার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বেশি বুজুর্গ ছিলেন, বেশি প্রিয় ছিলেন। তারপরও সেই নবীকে 27টা যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে, 27টা যুদ্ধে কমান্ডারের পালন করতে হয়েছে, আল্লাহর নবীর ডান্নান শহীদ করতে হয়েছে, মাথা ভেঙ্গে লোহা ঢুকে গিয়েছে, রক্ত দিতে হয়েছে। এই জন্য আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন, এইরকম তোমাদের সামনে আসবে, আম হাসিব তুম আন্তাদুখুলুল জান্না, তোমরা কি মনে করেছ এমনি বেহেশতে ঢুকে যাইবা আরামে আরামে? না, আল্লাহ তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলছেন, আম হাসিব তুম আন্তাদুখুলুল জান্না, তোমরা মনে করেছ এমনি জান্নাতে ঢুকে যাইবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, মাসাতুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, তাদের উপরে কঠিন মুসিবত, কঠিন মুসিবত, চরম দুর্যোগ, ভূমিকম্পের ন্যায় শত্রুদের হামলা, এমনকি স্বয়ং রসুল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হয়েছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? এইরকম জুলুম নির্যাতন আসবে, ভয় পেলে চলবে না, বিজয় মুসলমানদের জন্য, ঠিক কিনা? তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবরা আয়ো কাব, ইয়ে তো চলতি হাই তুঝে উ চাউরানে কে লিয়ে। ও মুসলিম যুবকেরা, তোমরা হচ্ছ সেই ঊর্ধ্বগগনের বাজ পাখির মতো, যে কাল বৈশাখী ম্যাপ দেখলে ভয় পেয়ে চলে না, বরং বাতাসের তালে তালে আর উপরে চড়তে থাকে। তোমাদেরকেও সেরকম আমেরিকার সৈন্য, আমেরিকার বিমানবহর দেখে, ট্যাঙ্ক দেখে, বোমা দেখে ভয় পেলে চলবে না। তোমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বিজয় দেওয়ার মালিক, বিজয় দেওয়ার মালিক কে? ওদের কাছে বোমা আছে, মুসলিমদের ঝাড়ে বাঁশ আছে, বাঁশ দিয়ে মোকাবেলা করতে পারলে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, ঠিক কিনা? ওদের বোমা দিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ সেই সময় এসে গেছে, মুসলমান ওরা দুর্বল হয়ে যাচ্ছে, মুসলমান তানা হচ্ছে, জেগে উঠেছে সেই মুসলমান, আবার এসেছে যেই মুসলমান ওমর ইবনে খাত্তাবের মতো তালি দেওয়া দেওয়া গাই দিয়ে হাতে ক্লাশনকোভ নিয়ে যুদ্ধ করছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা তৈরি হতে পারি, বিজয় মুসলমানদের জন্য অপেক্ষা করছে, নাসরুন মিন আল্লাহি ওয়ফাতহুন করিম, সবক পড়ে ফের সাদাকাত কা আদালত কা সাজাআত কা লিয়া জায়েগা কাম তুজসে দুনিয়া কে ইমামত কা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য যাদের ভালো লাগে শুনবেন, ভালো না লাগলে কি করবেন? আপনি যদি আপনার কবরে যাবেন, আমার কবরে, আপনার কবরে যাবেন, আমাদের দায়িত্ব ছিল সহি কথাগুলো বলার, এই সমাজ বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা কি, আমাদের কি করণীয়, এইটার উপরে কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, আমিন।